فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله مولانا العظيم. میرے محترم دوستوں اور بزرگوں, اس پوری کائنات میں زمین و آسمان کے درمیان مشرق سے مغرب, شمال سے جنوب تک جو کچھ بھی شخصی اجتماعی احوال پیش آتے ہیں اور جو بھی حالات نظر آتے ہیں وہ سب اللہ کی طرف سے ہیں. والقدر خیره وشره من اللہ تعالی والبعث بعد الموت. صحت کے حال حالات ہوں یا بیماری کے, راحت کے ہوں کہ رنج کے, غم کے ہوں کہ خوشی کے, انفرادی ہوں کہ اجتماعی, گھر کے ہوں کہ باہر کے, کاروبار کے ہوں یا دیگر زندگی کے شعبوں کے, جو بھی حالات اس دنیا کے اندر ظاہر ہوتے ہیں وہ خود ظاہر نہیں ہوتے بلکہ اللہ کے ظاہر کرنے سے ظاہر ہوتے ہیں. جو کچھ بھی دنیا کے اندر ہوتا ہے اللہ کے امر کے تحت ظاہر ہوتا ہے, اللہ ہی اسے لاتے ہیں اور اللہ ہی اسے لے جاتے ہیں. نحمدہ و نصلی علی رسولہ کریم, اما بعد. مہمان بہت سنجے بھائی, এই জগতের মধ্যে আসমান আর জমিনের মধ্যখানে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, দুনিয়ার মধ্যে ব্যক্তিগতভাবে হোক অথবা সমষ্টিগতভাবে হোক, বলতেছেন যে অবস্থায় আসে এই অবস্থা আল্লাহর পক্ষ থেকে আসে. যেই হালাত আসে, ব্যক্তিগত হালাত হোক, ইজতিমাই এবং সমষ্টিগত হালাত হোক, সমস্ত হালাত আল্লাহর পক্ষ থেকে আসে. বলতেছেন যে ভাই, সুখের অবস্থা হোক, দুঃখের অবস্থা হোক, অথবা সুস্থতার অবস্থা, অসুস্থতার অবস্থা, ব্যবসা বাণিজ্যের অবস্থা, যে কোনো অবস্থায় মানুষের মাঝে আসে, চাই ব্যক্তিগতভাবে আসে, ঘরানা পারিবারিকভাবে আসে, সামাজিকভাবে আসে, দুনিয়ার মধ্যে যত অবস্থা আসতেছে, ব্যক্তিগতভাবে আসুক অথবা সমষ্টিগতভাবে আসুক, এই অবস্থাগুলি নিজস্ব কোনো শক্তিতে আসতে পারে না, আল্লাহর হুকুমেই আসে. এজন্য এই কথা বিশ্বাসের কথাও আসছে, ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা. ভালো মন্দ যা আল্লাহর পক্ষ থেকে, যা ভালো মন্দ যে অবস্থায় আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে, আল্লাহর হুকুমেই আসে. বলতেছেন যে ভাই, দুনিয়ার অবস্থাগুলি নিজস্ব কোনো শক্তিতে, নিজস্ব কোনো অবস্থায় আসতে পারে না, একমাত্র আল্লাহর হুকুমেই আসে. এই জন্য আমাদের ব্যক্তিগত, আমাদের সামাজিক এবং আমাদের সমষ্টিগত অবস্থা একমাত্র আল্লাহর হুকুমেই আসে. ইন হালাত কো আল্লাহ রাব্বুল ইজ্জত ইসলিয়ে জাহির ফরমাতে হ্যায় তাকি আল্লাহ কে বন্দো কা রুজু আল্লাহ কি তরফ হো জায়ে, ইনামত ও তাওয়াজ্জু ইলাল্লাহ. সখত সে সখত হালাত মে آدمی اللہ کی طرف جتنا زیادہ متوجہ ہوتا ہے تو پھر اللہ رب العزت کی طرف سے تاریکی اور ظلمت کے اندر روشنی کا سورج شروع ہوتا ہے, پھر کشادگی کی شکلیں اللہ رب العزت پیدا فرما دیتے ہیں جب آدمی اللہ کی طرف متوجہ ہوتا ہے. پھر ان حالات کو دنیا کے اندر پھیلی ہوئی یہ جتنی بھی شکلیں ہیں, چاہے وہ شکلیں سونے چاندی کی ہو, ہیرے جواہرات کی ہو, اچھے حالات کی ہو یا برے حالات کی ہو, جتنی بھی شکلیں ہیں ان ساری شکلوں کے ساتھ اللہ رب العزت نے ان حالات کو نہیں جوڑا ہے, بلکہ ان حالات کو اللہ رب العزت نے اعمال کے ساتھ جوڑا ہے. اعمال اگر اچھے ہیں تو حالات اچھے ہیں, اعمال اگر برے ہیں تو حالات برے ہیں. حضور صلی اللہ علیہ وسلم معراج کی رات میں تشریف لیے جا رہے تھے, آپ نے دیکھا کہ کچھ چیزیں آسمان کی طرف چڑھ رہی ہیں اور کچھ چیزیں آسمان سے نیچے کی طرف اتر رہی ہیں. تو حضور صلی اللہ علیہ وسلم نے حضرت جبریل علیہ الصلوۃ والسلام سے یہ پوچھا کہ جبریل, یہ بتاؤ یہ کیا اوپر جا رہا ہے اور کیا ہے جو اوپر سے نیچے آ رہا ہے. تو حضرت جبریل علیہ الصلوۃ والسلام نے عرض کیا کہ اللہ کے رسول, یہ جو کچھ نیچے سے اوپر جا رہا ہے یہ انسانوں کے اچھے اور برے اعمال ہیں جو اوپر جا رہے ہیں, اور جو اوپر سے نیچے آ رہا ہے وہ ان اعمال کے مطابق حالات ہیں جو نیچے اتارے جا رہے ہیں. اگر اعمال انسانوں کی طرف سے اللہ کی طرف ایسے جا رہے ہیں جن سے اللہ خوش ہوتے ہیں تو اللہ بھی انسانوں کے لیے ایسے حالات اتارتے ہیں کہ جن سے انسان کو راحت اور سکون اور عزت اور سربلندی ملتی ہے. اور اگر اعمال وہ جا رہے ہیں کہ جن سے اللہ ناراض ہوتے ہیں تو اللہ رب العزت بھی حالات وہ اتارتے ہیں زمین کے اوپر کہ جن سے انسان پریشانی اور مصیبتوں میں اور آفتوں کے اندر مبتلا ہوتا ہے. کسی پہلو سے چین نہیں ملتا, ہر طرف چاروں طرف آفتیں ہی آفتیں ہوتی ہیں. ظاہر الفساد فی البر والبحر بما کسبت ایدی الناس لیذیقہم بعض الذی عملوا لعلہم یرجعون. یہ خشکی اور تری کے اوپر جو آفتیں پھیل گئی ہیں صحراؤں میں, دریاؤں میں, سمندروں میں, فضاؤں میں, ہواؤں میں, جدھر دیکھو حالات کی خرابی اور تباہی اور مصیبتیں. اور رسول صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ ابھی کیا ہے, حالات تو اتنے بس سے بدتر ہوتے جائیں گے کہ آدمی جب قبرستان سے گزرے گا تو وہاں کھڑے ہو کر کے کہے گا کہ کاش کہ ہم زمین کے اوپر ہونے کی بجائے زمین کے نیچے ہوتے تاکہ ان مصیبتوں سے ہمیں نجات مل جاتی. تو حالات تو اتنے مل رہیں گے, اللہ کی طرف جب اعمال بھولے جائیں گے تو اللہ بھی حالات بھولے ہی اتاریں گے. بہت سنجے بھائی, দুনিয়ার মধ্যে যে অবস্থাগুলি আসে, মুসিবতের অবস্থা আসে, যত অবস্থায় আসতেছে মুসিবতের, বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু মানুষের উপরে যে মুসিবতের অবস্থা দেন এই জন্যই দেন যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দিকে রুজু হয়, বলতেছেন যে আল্লাহর হুকুম পুরা করার দিকে সে রুজু হয়. এই জন্যই আল্লাহ জাল্লা শানহু মানুষকে বিভিন্ন অবস্থা দেন, বিভিন্ন মুসিবত দেন, এই মুসিবতের মধ্যে যাতে সে সর্ব অবস্থায় আল্লাহর দিকে ফিরে, আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য আমলের দিকে ফিরে. বলতেছেন যে ভাই, যখন মানুষ আল্লাহর দিকে ফিরবে, আমলের দিকে ফিরবে, আল্লাহর হুকুমকে পুরা করবে, তো আল্লাহ জাল্লা শানহু যেরকম অন্ধকারের মধ্যে সূর্যের আলো সমস্ত অন্ধকারকে দূর করে দেয়, এরকম হালাতের মধ্যে যখন মানুষ আল্লাহর দিকে ফিরবে, আমালকে পুরা করবে, তখন আল্লাহ জাল্লা শানহু সমস্ত অন্ধকারকে দূর করে, সমস্ত মুসিবতকে দূর করে আল্লাহ জাল্লা শানহু মানুষের জন্য ভালো অবস্থা আনবেন. বলতেছেন যে ভাই, আল্লাহ জাল্লা শানহু মানুষের উপরে যে অবস্থাগুলি দেন এই অবস্থাগুলি দূর করার জন্য, এই অবস্থাগুলি মানুষের পক্ষে পরিবর্তন হওয়ার জন্য দুনিয়ার কোনো জিনিস কাজে আসবে না, স্বর্ণ চাঁদি দ্বারা, ধন সম্পদ দ্বারা, দুনিয়ার কোনো ব্যবস্থাপনার দ্বারা মানুষের অবস্থা দূর করতে পারবে না. মানুষের অবস্থা তো একমাত্র দূর হবে, মানুষের মুসিবত একমাত্র দূর হবে যখন মানুষ আমলের দিকে ফিরবে, আমলের দ্বারা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আমলের দ্বারা যখন মানুষ ওই অবস্থার মধ্যে আল্লাহর দিকে ফিরবে, তখন আল্লাহ জাল্লা শানহু তার অবস্থাগুলিকে দূর করে দিবেন, মুসিবতগুলিকে দূর করে দিবেন. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাইতেছিলেন তখন দেখতেছিলেন যে আসমানের দিকে কিছু জিনিস উঠতেছে, আসমান থেকে কিছু জিনিস নামতেছে. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, আমি দেখতেছি কিছু জিনিস উপরে উঠতেছে, কিছু জিনিস নিচে নামতেছে, এই জিনিসগুলি কি? হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জমিন থেকে যেই জিনিসগুলি উঠতেছে এই জিনিসগুলি হচ্ছে মানুষের আমল, ভালো আমল করে তাও আসমানের দিকে উঠতেছে, ভালো আমল খারাপ আমল করে তাও আসমানের দিকে উঠতেছে, আর আসমান থেকে যেটা জমিনে আসতেছে এটা হচ্ছে মানুষের ওই আমলের উপরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা. যদি ভালো আমল আসমানে যায় তো মানুষের জন্য ভালো ফয়সালা জমিনে আসে, আর যদি খারাপ আমল আসমানে যায় তো মানুষের বিপক্ষে যেটা মানুষের জন্য পরেশানির কারণ হবে এরকম অবস্থা জমিনে আসে. বলতেছেন যে ভাই, মানুষের দুনিয়ার সমস্ত অবস্থা, মানুষের পক্ষে হওয়া বিপক্ষে হওয়া, মুসিবতের অবস্থা, ভালো অবস্থা, এইগুলি মানুষের আমলের সাথে সম্পর্ক রাখে. জমিনে কোনো অবস্থা এরকম আসে না যে অবস্থা মানুষের আমলের সাথে কোনো সম্পর্ক নাই. মানুষ যদি জমিনে ভালো আমল করে তো আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে, এমন মানুষ যখন জমিনে এমন আমল করে যে আমলের দ্বারা আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ রাজি হয়ে যান, তখন আল্লাহ আসমান থেকে ওই ফয়সালা পাঠান যে ফয়সালা মানুষের জন্য শান্তি এবং আরামদায়ক হয়, মানুষের খুশির কারণ হয়। আর যদি জমিনে মানুষের ওই আমল হয় যে আমলের দ্বারা আল্লাহ নারাজ হন, তখন আল্লাহ আসমান থেকে ওই ফয়সালা পাঠান যে ফয়সালা মানুষের জন্য মুসিবতের কারণ হয়, মানুষের জন্য পরেশানির কারণ হয়, মানুষের জন্য ক্ষতির কারণ হয়। এজন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু পরিষ্কার ভাবে জানাই দিতেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনের মধ্যে যে কোনো অবস্থায় আসে, যে কোনো ভালো অবস্থা আসুক অথবা মন্দ অবস্থা আসুক, পরেশানির অবস্থা আসুক অথবা শান্তিময় অবস্থা আসুক, এই সমস্ত অবস্থা মানুষের আমলের সাথে সম্পর্ক। বলতেছেন যে যখন নাকি মানুষের আমল খারাপ হয়ে যায়, যখন মানুষের আমল নষ্ট হয়ে যায়, তখন জমিনের মধ্যে আস্তে আস্তে এমন অবস্থা আসতে আরম্ভ করে, এমন পরেশানি আসতে আরম্ভ করে, এমন মুসিবত আসতে আরম্ভ করে, এমন মানুষের বিপরীত অবস্থা আসতে আরম্ভ করে, তখন মানুষ এত পরেশান হয়, এত পরেশান হয় যে কোনো ব্যক্তি কবরের পাশে দিয়ে যাইতেছে, কবরের পাশে দিয়ে যাইতে এই কথা বলে, হায় যদি নাকি জমিনের উপর থেকে জমিনের নিচে চলে যাইতাম, কবরে চলে যাইতাম, মনে হয় আর একটু ভালো অবস্থা হইতো। বলতেছেন যে জমিনের উপরে আর থাকতে ভালোবাসে না, যখন মানুষের আমল নষ্ট হয় তখন জমিনের মধ্যে এরকম মুসিবত আসা আরম্ভ হয়। এজন্য বলতেছেন যে ভাই, জমিনের মুসিবতের অবস্থা, ভালো অবস্থা, এটা মানুষের আমলের সাথে সম্পর্ক। আর দোস্ত আর বুজুর্গ, ইহি নাই জিন্দগি কি হর শোবে মে, দুনিয়া কি হর মাহল মে, হর তরফ সে মুসিবতে হি মুসিবতে আয়েঙ্গি, জমিনোঁ মে ফির জলজলে ডালে জায়েঙ্গে, উন জলজলোঁ কে জরিয়ে সে লাখো ইনসানোঁ কো তবাহ কিয়া জায়েগা, সমন্দরোঁ মে সৈলাব ওর তুফান কে জরিয়ে সে হিলাকতে এসি উঁচি উঁচি লহরোঁ কে জরিয়ে সে মুসিবতে লাই জায়েঙ্গি, কি এক লহর কো ইতনি তাকত হোগি কি দো দো তিন তিন লাখ টন কে জাহাজ এক লহরোঁ কে সাথ উঠেঙ্গে, ওর লহরোঁ কে সাথ উঠনে কে বাদ সমন্দর সে পাঁচ সাত কিলোমিটার দূর মিল দূর যা করকে গিরেঙ্গে, ইনসান কি ইবরত কে লিয়ে চারোঁ তরফ তবাহি তবাহি, সহরাওঁ কি আঁধিয়াঁ, সমন্দরোঁ কে তুফান, জমিনোঁ কে জলজলে, ইয়ে সারে কে সারে হালাত ইসলিয়ে লায়ে যা রহে হ্যায় কি ইনসান আল্লাহ কি তরফ মুতাওয়াজ্জেহ হো, ইন হালাত কো হাম আপনি তদবীরোঁ সে দূর করনা চাহে, আপনি দানিশ্বরি ওর অকলমন্দি সে দূর করনা চাহে, আপনে পার্লামেন্ট কে আইওয়ান মে বৈঠ করকে রেজুলেশন পাস করনে সে দূর করনা চাহে, অ্যাসেম্বলি কি হাল মে বৈঠ করকে মশওয়ারোঁ সে দূর করনা চাহে, আপনে আকল ফহম ওর খিরত কে জরিয়ে সে দূর করনা চাহে, তো দোস্তো জিতনা জিয়াদা হাম আপনি তদবীরোঁ কি তরফ ওর আল্লাহ কে গায়র কি তরফ মুতাওয়াজ্জেহ হোগে, খুদা কি কসম হালাত উতনে হি জিয়াদা তবাহ কুন ওর বরবাদি কে হোতে চলে জায়েঙ্গে, ইসলিয়ে কি আল্লাহ রব্বুল ইজ্জত কি তরফ বন্দা জব হালাত মে মুতাওয়াজ্জেহ হোতা হ্যায় ইস ইয়াকিন কে সাথ কি ইন হালাত কা ভেজনা ভি আল্লাহ কে হাথ মে, ইন হালাত কা লে জানা ভি আল্লাহ কে হাথ মে, লিহাজা ও আল্লাহ হি কি তরফ মুতাওয়াজ্জেহ হোতা হ্যায়, তো আল্লাহ ফির উস মুসিবত সে রাহত কি শকলে পেদা করতে হ্যায়, ওর ঈমান কি আলামত হি বন্দা হর হাল মে আল্লাহ কি তরফ মুতাওয়াজ্জেহ হো, ওর আগর আল্লাহ কে গায়র কি তরফ মুতাওয়াজ্জেহ হোতা হ্যায় তো ফির আল্লাহ রব্বুল ইজ্জত ভি ধাক্কে দে দেতে হ্যায় কি যাও ওহী যা করকে আপনে মসলে হল করা লো, তুম জহাঁ যা রহে হো উন লোগোঁ কে কুলুব ভি হামারে হাথ মে হ্যায়, মসাইল উনকে হাথ মে নাহি হ্যায়, মসাইল আপনে হামারে হাথ মে হ্যায়, রাহত উনকে কব্জে মে নাহি হ্যায়, ও হামারে হাথ মে হ্যায়, ইজ্জত ওর সরবরন্দি ওর কামিয়াবি জিন্দগি কা হর শোবা হামারে হাথ মে হ্যায়, উনকে হাথ মে নাহি হ্যায়, জহাঁ যাওগে ওহাঁ ভি তুম হামে পাওগে হামারি মনসা কে বগৈর, ও আগর আপনি মর্জি সে কুছ করনা চাহে তো নাহি কর সকতে, ওহী হোগা জো হম চাহেঙ্গে, ওহী উনসে ভি হোগা জো হম চাহেঙ্গে, তো ইসলিয়ে দোস্তো ওর বুজুর্গো, ইন হালাত কা হল হামারি তদবীরে নাহি হ্যায়, ইন হালাত কা হল হামারে মশওয়ে ওর হামারি মিটিংয়ে নাহি হ্যায়, ইন হালাত কা হল তো ইয়হি হ্যায় আল্লাহ রব্বুল ইজ্জত নে ফরমায়া লাআল্লাহুম ইয়ারজিউন, ইয়হাঁ তক কি তুম উস আল্লাহ কি তরফ মুতাওয়াজ্জেহ হো জাও জিস আল্লাহ নে তুমহারে বিগাড় কি ওজহ সে তুমহারে উপর মুসিবতোঁ কো ডালা হ্যায়। তো বলতেছেন যে ভাই, আমাদের যে কোনো শোবার মধ্যে, যে কোনো জায়গার মধ্যে এবং আমাদের যে কোনো পরিবেশের মধ্যে যে কোনো মুসিবত আসে, বলতেছেন যে ভাই, দুনিয়ার মধ্যে যে কোনো মুসিবত আসে, চাই ছোট মুসিবত হোক অথবা বড় মুসিবত হোক, কখনো আল্লাহর পক্ষ থেকে জমিনে ভূমিকম্প আসে, কখনো আল্লাহর পক্ষ থেকে সাগর থেকে সাগর থেকে জমিনে ভূমিকম্প আসে, কখনো সাগর থেকে বন্যা আসে, কখনো তুফানের দ্বারা। বলতেছেন যে ভাই, জমিনের মধ্যে বিভিন্ন অবস্থা আল্লাহ সৃষ্টি করেন। বলতেছেন যে সাগরের এমন এমন লহর, এমন এমন ঢেউ, যে ঢেউর দ্বারা লক্ষ লক্ষ মন যে টানতেছে, এরকম জাহাজও এর ধাক্কায়, তার ঢেউর ধাক্কায় বলতেছেন যে দুই চার কিলোমিটার যায় সেটা ডুবে। বলতেছেন যে এই অবস্থাগুলি আল্লাহর পক্ষ থেকেই আসে, আল্লাহ মানুষের পরীক্ষার জন্য পাঠান। এই অবস্থায় মানুষ কি করে, আল্লাহর দিকে ফিরে না মানুষের দিকে ফিরে? নিজের চিন্তাধারা দ্বারা এইগুলি দূর করার চেষ্টা করে, নিজের কোন তদবিরের দ্বারা, নিজের কোন চিন্তাধারার দ্বারা, নিজের কোন চেষ্টার দ্বারা, এমনকি হুকুমতের মাধ্যমে চেষ্টা করে এই অবস্থাগুলির মোকাবেলা করতে, এই অবস্থাগুলি দূর করতে। বলতেছেন যে ভাই, এসেম্বলির মধ্যে মিটিং করি, এই এই অবস্থাগুলি দূর করতে পারবে না, নিজের নিজেরা পরামর্শ করি, এই অবস্থাগুলি দূর করতে পারবে না, নিজের শক্তির দ্বারা এই অবস্থাগুলি দূর করতে পারবে না, এই অবস্থাগুলি একমাত্র আল্লাহর হুকুমে দূর হবে। বান্দা যখন এই অবস্থার মধ্যে, মুসিবতের মধ্যে, বড় বড় মুসিবত হোক অথবা ছোট মুসিবত হোক, এই মুসিবতের মধ্যে মন্দা যদি আল্লাহ ছাড়া অন্য কোন মাখলুকের দিকে ফিরে, নিজের তদবিরের দ্বারা, নিজের চিন্তার দ্বারা, নিজের চেষ্টার দ্বারা এগুলি দূর করার জন্য চেষ্টা করে, অথবা মানুষের মাধ্যমে দূর করার জন্য চেষ্টা করে, শক্তি দিয়ে দূর করার জন্য চেষ্টা করে, পলিসি দিয়ে দূর করার জন্য চেষ্টা করে, তখন আল্লাহ জাল্লা শানহু নারাজ হয়ে মানুষকে তাদের উপর, তাদের হাতে অর্পণ করে দেন। এই কথা বলেন যে হে বন্দা, তোমরা যার দিকে ফিরতেছ তাদের কোনো শক্তি নাই, তাদের দিও আমার হাতে, তাদের শক্তিও আমার হাতে, তাদের চিন্তাধারাও আমার হাতে, আমার হুকুমে হবে, তাদের শক্তি দিয়ে, তাদের চিন্তা দিয়ে, তাদের পলিসি দিয়ে কিছু হবে না। কিন্তু যদি বন্দা মাখলুকের দিকে ফিরে, মানুষের দিকে ফিরে, অন্য কোন তদবিরের দিকে ফিরে, তখন আল্লাহ জাল্লা শানহু তাদের হাতে অর্পণ করে দেন। আল্লাহ ওই অবস্থাগুলি দূর করেন না, ওই অবস্থা ওই পরেশানির মধ্যে তাদের আরো পরেশানি বাড়াইতে থাকেন। আর যখন মানুষ এই অবস্থার মধ্যে আল্লাহর দিকে ফিরে, এজন্য কোরআনে পাকের মধ্যে আসছে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে। বলতেছেন যে যখন মানুষ এই অবস্থার মধ্যে আল্লাহর দিকে ফিরবে, মুসিবতের মধ্যে আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর হুকুমকে পূরা করবে, আল্লাহর থেকে মুসিবত দূর করা চাইবে, আল্লাহ যাতে হুকুমের দ্বারা মুসিবত দূর করে দেন। বলতেছেন যে ভাই, আল্লাহর হাতেই ক্ষমতা, আল্লাহর হুকুমেই মুসিবত আসে, আল্লাহর হুকুমেই মুসিবত দূর হয়, ছোট মুসিবতও কাহারও কোনো চিন্তাধারার দ্বারা, কাহারও চেষ্টার দ্বারা দূর হয় না, বড় মুসিবত কাহারও চিন্তা আর চেষ্টার দ্বারা দূর হয় না, একমাত্র আল্লাহর হুকুমেই হয়। যখন মানুষ এই মুসিবতের মধ্যে, পরেশানির মধ্যে, এই অবস্থার মধ্যে, ব্যক্তিগত মুসিবত হোক, সামাজিক মুসিবত হোক, দুনিয়ার বলতেছেন যে ভাই, বড় মুসিবত হোক, ছোট মুসিবত হোক, এই মুসিবতের মধ্যে যখন মানুষ আল্লাহর দিকে ফিরে, আল্লাহর হুকুমকে পূরা করে, আল্লাহর দিকেই ফিরে, আল্লাহর কাছে চায়, আল্লাহর দিকেই তার, আল্লাহর দিকেই তার মন ছুটে, এবং মন দিয়ে আল্লাহর থেকে মুসিবত দূর হওয়া চায়, তখন আল্লাহ জাল্লা শানহু খুশি হয়ে, আল্লাহ জাল্লা শানহু রাজি হয়ে তার এই মুসিবতকে দূর করে দেন। বলতেছেন যে ভাই, দুনিয়ার কোন শক্তি মুসিবত দূর করতে পারে না, দুনিয়ার কোন ক্ষমতা মুসিবত দূর করতে পারে না, দুনিয়ার কোন চেষ্টা মুসিবত দূর করতে পারে না, ব্যক্তির চেষ্টা মুসিবত দূর করতে পারে না, সামাজিক চেষ্টা মুসিবত দূর করতে পারে না, একমাত্র আল্লাহই পারেন। আল্লাহর হাতেই সমস্ত মখলুকের ক্ষমতা, সমস্ত মখলুকের বলতেছেন যে পরিচালনা আল্লাহর হুকুমে হইতেছে। এই জন্য সর্ব অবস্থায় মানুষ আল্লাহর দিকে ফেরা, মুসিবতের মধ্যে আল্লাহর দিকে ফেরা, আল্লাহর হুকুমকে পুরা করা, এবং আল্লাহর কাছেই মুসিবত দূর হওয়াকে চাওয়া, তখন আল্লাহ জাল্লা শানহু খুশি হয়ে মুসিবতকে দূর করে দেবেন। আবার ইনসান ইন হালাত ওর মুসিবতো মে জিতনা আল্লাহ কি তরফ মুতাবজ্জে হতা হ্যায় ওয়াল্লাহি উতনা হি আল্লাহ রব্বুল ইজ্জত কি রহমত ইস আদমি কি তরফ মুতাবজ্জে হতি হ্যায়, ইসলিয়ে কি আল্লাহ রব্বুল ইজ্জত আপনে বন্দো কে উপর বেপনাহ শফীক হ্যায়। জরা সা এহসাস হুয়া বন্দে কো আপনি লগজিশ কে বারে মে ওর মুতাবজ্জে হো গয়া ও আল্লাহ কি তরফ, তো আল্লাহ রব্বুল ইজ্জত ফরিশতো সে ইয়ে পুছতে হ্যায় কি ফরিশতো ক্যা হো গয়া মেরে বন্দে কো, ये जो तन्हाई में बैठ करके आंसू बहा रहा है, काहे के लिए रो रहा है, क्या हो गया है? अल्लाह रब्बुल इज्जत फरिश्तों से पूछ रहे हैं। फरिश्ते अर्ज करते हैं कि अल्लाह अपने किए के ऊपर नादिम है, जो लफ्ज़े भूल चूक से दानिस्ता नादानिस्ता हो गई हैं, ان کے بارے میں نازل ہو کر کے آپ سے توبہ کر رہا ہے اور اپنے گناہوں کے اوپر معافی مانگ رہا ہے, اللہ رب العزت فرماتے ہیں کہ فرشتو یہ بتاؤ کیا میرے بندے نے جان لیا کہ ہے کوئی اس کا معاف کرنے والا؟ فرشتے عرض کرتے ہیں کہ اللہ بے شک جان لیا ہے, جبھی تو معافی مانگ رہا ہے. کئی سوالات کرنے کے بعد پھر اللہ پوچھتے ہیں کہ فرشتو یہ بتاؤ میں اب اگر اپنے اس بندے کو معاف نہ کروں تو میرا یہ بندہ اپنے گناہوں کو لے کے کہاں جائے گا, کون ہے جو اس کے گناہوں کو معاف کرے؟ فرشتے عرض کرتے ہیں کہ اللہ کوئی بھی نہیں. تو اللہ ہے, ساری دنیا کے صحرا کے ریت کے ذرات کے برابر بھی گناہ اگر آدمی لے کے جائے, دنیا میں جتنے جنگلات ہیں ان جنگلات کے درختوں کے جتنے پتے ہیں ان کے برابر گناہ آدمی کے پاس ہوں, سمندروں کی لہروں کے برابر اور موجوں کے برابر گناہ ہوں, اے میرے بندے اتنے سارے گناہ لے کر کے تو میرے پاس آ کر کے نادم ہو جا اور توبہ کر لے تو میرا گھر وہ ہے کہ دنیا کے سارے دروازے جب بند ہو جایا کرتے ہیں, اپنے پرائے ہو جاتے ہیں, دوست دشمن ہو جاتے ہیں, تاکہ ماں باپ بھی اپنی نافرمان اولاد کے اوپر اپنے گھر کا دروازہ بند کر لیا کرتے ہیں, تو اللہ وہ اللہ ہے کہ اس وقت بھی اپنے گنہگار بندوں کے لیے مغفرت کا دروازہ کھلا ہوا ہوتا ہے. آؤ ہمارے پاس آؤ, ہمارا دروازہ تمہارے لیے کھلا ہوا ہے, بندے تو تم ہمارے ہی ہو, تمہیں احساس ہو گیا کہ تم نے غلطی کی, آؤ ہمارے لیے, ہم تمہارے لیے معافی کا دروازہ کھلا ہوا ہے. تو اس وقت اللہ فرشتوں سے فرماتے ہیں کہ فرشتوں گواہ ہو جاؤ ہم نے اپنے اس بندے کے سارے گناہ معاف کر دیے. قیومن ولدت امہ, جیسے آج ہی اپنی ماں کے پیٹ سے پیدا ہوا ہے. اب اگر حالات میں اللہ کی طرف متوجہ ہوتا ہے تو اللہ پاک انہی مصیبتوں سے اس کے لیے کشادگی کے راستے کھولتے ہیں, اور اگر یہ غیروں کی طرف اللہ کے غیر کی طرف متوجہ ہوتا ہے, کسی منسٹر کی طرف, کسی دانشور کی طرف, کسی مفکر کی طرف, کسی مدبر کی طرف, اور خاندان کے حالوں کی طرف, وزیروں اور منسٹروں کی طرف, تو جتنا زیادہ یہ متوجہ ہوتا ہے خدا کی قسم اللہ اتنے ہی زیادہ اس کے حالات تباہ کن بناتے چلے جاتے ہیں اور بگاڑتے چلے جاتے ہیں. بودھ سن جی بھائی, جکن منشر اوپر مصیبت آسے, مانس گنا کرے, گنار کارنے مصیبت آسے, تخن سے گنار اوپر وجیت ہوئے اللہ نکٹے ماپ چائے, اللہ دیکھے پھرے کانا کاٹی کرے. بودھ سن جی بھائی, اللہ تو اسیم دیالو, تر دیار کو سیما نئے, اسیم دیالو اللہ, تین دیکھیں ہمار بندہ ہمار دیکھے پھرسے, ہمار کچھ وجیت ہوتے سے, ہمار نکٹے گنا ماپ چاہتے سے. بودھ سن جی بھائی তখন এই বন্দাকে বন্দাকে খেয়াল করে বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু দেখেন, আল্লাহ জাল্লা শানহু জানেন মানুষের অবস্থা, এই বন্দা অনুভূতি হয়েছে সে নিজের নিজের গুনার উপরে লজ্জিত হয়েছে এবং আমার দিকে ফিরছে. তখন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা আমার এই বন্দা কেন কাঁদতেছে, আমার এই বন্দা কেন লজ্জিত হয়েছে? তো ফেরেশতারা বলেন, হে আল্লাহ সে গুনাহ করছে, গুনার কারণে এখন লজ্জিত হয়েছে, আপনার দিকে ফিরছে. তখন আল্লাহ জাল্লা শানহু ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা এই বন্দা এখন তার অনুভূতি হয়েছে, এখন সে আমাকে ছাড়া আর কার কাছে যাবে? তখন ফেরেশতারা বলেন, আয় আল্লাহ আর কাহার নিকটে যাবার তো কোনো রাস্তা নাই, আর কোনো দরবার তো নাই, আপনারই দরবার, আপনার দিকেই ফিরবে, আপনার কাছেই গুনাহ মাফ চাইবে, আপনি তার গুনাহ মাফ করবেন. বলতেছেন যে তখন আল্লাহ জাল্লা শানহু ফেরেশতাকে বলেন, হে ফেরেশতারা যদি আমি তার গুনাহ মাফ না করি, আমি তাকে যদি নাকি গুনাহ মাফ করি মাফ না করি, কে করবে গুনাহ, কে গুনাহ মাফ করবে? তো বলতেছেন যে ফেরেশতারা বলেন, নিশ্চয়ই আল্লাহ আপনি তো গুনাহ মাফ করেনে বাবা, যদি নাকি যারা পরিমাণে গুনাহ থাকে যায়, এই গুনাহকে আপনি ছাড়া আর কেউ মাফ করতে পারবে না. তখন বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, হে ফেরেশতারা তোমরা জানি রাখো, আমার কোন বান্দা যদি নাকি দুনিয়ার মধ্যে যত বালু কণা আছে এই বালু কণার সম পরিমাণ গুনাহ নিয়ে আমার নিকটে আসে. বলতেছেন যে দুনিয়ার মধ্যে যত গাছ আছে, সমস্ত গাছের মধ্যে যত পাতা আছে, সমস্ত পাতার সংখ্যার সম পরিমাণ গুনাহ নিয়ে আমার নিকটে আসে, এবং দুনিয়ার মধ্যে যত সাগরের ফেনা আছে ওই ফেনার সম পরিমাণ গুনাহ নিয়ে আমার নিকটে আসে. আমার দরবার, আমার দরওয়াজা সব সময় তাদের মাগফিরাতের জন্য খোলা। আমি তো মাফ করাকে পছন্দ করি। দুনিয়ার সমস্ত দরওয়াজা বন্ধ হইতে পারে, দুনিয়ার সমস্ত দরওয়াজা বন্ধ করে দিতে পারে, দুশ্মনের জন্য দরওয়াজা বন্ধ করে দেয়, মা ছেলের জন্য রাত্রে নিশি রাত্রে দরওয়াজা বন্ধ করে দেয়, ভাই ভাইয়ের জন্য দরওয়াজা বন্ধ করে যায়, আপন জন আপন জনের জন্য নিশি রাত্রে দরওয়াজা বন্ধ করে দেয়। আল্লাহ জাল্লা শানহু তিনি রহমান আর রহিম, তিনি গফফার এবং সত্তার, তিনি বড় দয়ালু, তিনি বড় মাফকারী। তিনি ওই সময়ও আল্লাহ পাক নিজের মাগফিরাতের দরওয়াজাকে খোলা রাখেন, ওই সময়ও মাগফিরাতের দরওয়াজাকে বন্ধ করেন না। বলতেছেন যে যখন মানুষ আল্লাহর দিকে ফিরে, আল্লাহর নিকটে গুনাহ মাফ চায়, লজ্জিত হয়, নিজের ব্যক্তিগত গুনাহ হোক, সামাজিক গুনাহ হোক, সমস্ত গুনাহ থেকে মাফ চায় এবং আল্লাহর নিকটে লজ্জিত হয়, কান্নাকাটি করে, ছোট হয়, তখন আল্লাহ জাল্লা শানহু এত সম পরিমাণ গুনাহ নিয়ে গেল, আল্লাহ জাল্লা শানহু মাফ করে দেন, কাহারও পরোয়া করেন না। আল্লাহ তিনি মর মাফকারী, তিনি মানুষের গুনাকে যত বেশি গুনাই হোক না কেন, যখন আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাইবে, আল্লাহর নিকটে ছোট হবে, যেই কোনো সময় আল্লাহর দিকে ফিরবে, নিশি রাত্রে আল্লাহর দিকে ফিরে, বলতেছেন যেই কোনো সময় আল্লাহর দিকে ফিরে আল্লাহ গুনাহ মাফ করে দেন, আর যখন মুসিবতের সময় সে আল্লাহর দিকে না ফিরে, কোনো অন্য কোনো জিনিসের দিকে ফিরে, কোনো মাখলুকের দিকে ফিরে, কোনো মানুষের দিকে ফিরে, তাই সে বড় ক্ষমতাশালী হোক না কেন, তাই সে উজির আর মন্ত্রী হোক না কেন, তাই সে দুনিয়ার বড় প্রভাবশালী হোক না কেন, বলতেছেন যে ভাই কাহারো হাতে তো মুসিবত দূর করার কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ জাল্লা শানহু যখন বান্দাকে মুসিবতের সময় এই অবস্থায় দেখেন, বান্দা মানুষের দিকে ফিরতেছে, ব্যক্তির দিকে ফিরতেছে, কোন অবস্থার কোন বলতেছেন যে তদ্বিরের দিকে ফিরতেছে, নিজের চিন্তাধারার দ্বারা ওইগুলিকে দূর করার জন্য চেষ্টা করতেছে, তখন আল্লাহ জাল্লা শানহু নারাজ হয়ে মানুষের মুসিবতকে আরো বাড়াই দেন, আরো মুসিবত জমিনে আসতে থাকে, আরো মুসিবতের মধ্যে সে গ্রেফতার হয়ে যায়, আর যখন সে আল্লাহর দিকে ফিরে, আল্লাহর নিকটে গুনাহ মাফ চায়, আল্লাহর নিকটে ছোট হয়, তখন আল্লাহ জাল্লা শানহু খুশি হয়ে তাকে মাফ করে দিয়ে তার মুসিবতকেও দূর করে দেন। اللہ رب العزت نے جن اعمال کے اوپر یہ فیصلے ہوتے ہیں ان اعمال کو انسان کی اعضاء اور جوارح سے جوڑا ہے, حالات کو اعمال سے اور اعمال کو انسان کی اعضاء اور جوارح سے, ہاتھوں سے عمل صادر ہوتا ہے چاہے وہ اچھا ہو یا برا, زبان سے بولنے کا عمل صادر ہوتا ہے چاہے وہ اچھا ہو یا برا, آنکھوں سے دیکھنے کا عمل صادر ہوتا ہے چاہے اچھا ہو یا برا, اگر اچھا ہے اللہ کے حکم کے مطابق ہے تو حالات سازگار ہیں, اور اگر اللہ کی نافرمانی کی ہے تو حالات تباہی اور مصیبت کے ہیں. اس زبان سے اگر ایک بھلی بات کہی جاتی ہے تو پتہ نہیں کتنوں کی ہدایت کے فیصلے ہوتے ہیں, اور اسی زبان سے اگر کوئی بری بات کہی جاتی ہے, اگر غیبت کسی کی جاتی ہے, کسی کے اوپر الزام لگائے جاتے ہیں, کسی کی چغلی کی جاتی ہے, ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا, کہ بدگمانی سے اس کی ابتدا ہوتی ہے اور بدگمانی کے بعد پھر تجسس شروع ہوتا ہے, جستجو یہ شروع ہوتی ہے اور اس کے بعد پھر غیبت آتی ہے, اور غیبت اتنا بڑا گناہ ہے, اسی زبان سے کوئی اللہ کا اللہ کی حمد و ثنا کی جاتی تو آسمان سے رحمتوں کے دروازے کھلتے, اور اسی زبان سے جب اللہ کی مخلوق پہ غیبتیں کی جاتی ہیں اور برائی کی جاتی ہے تو مجرم کا جرم تو اللہ کے یہاں اس کی معافی ہے, لیکن غیبت کرنے والے کی غیبت کی اللہ کے یہاں بھی توبہ نہیں ہے جب تک کہ وہ خود معاف نہ کر دے. یہ اتنا بڑا جرم ہے غیبت کا کرنا, ایک دوسرے کی برائیوں کو دوسروں کے اوپر ظاہر کرنا, یہ اتنا بڑا گناہ ہے, اتنا بڑا گناہ ہے کہ ادنا سے ادنا غیبت یعنی 70 درجے غیبت کے ہیں, اور سب سے کم درجہ غیبت کا جو ہے وہ اپنی ماں کے ساتھ زنا کرنے سے بھی زیادہ برا ہے. ایسی اس زبان سے یا تو یہ چیزیں صادر ہوتی ہیں, یہ برائیاں اور برے اعمال, یا پھر اللہ کی حمد و ثنا, آنکھوں سے یا تو وہ دیکھتا ہے کہ جو اللہ چاہتے ہیں یا وہ دیکھتا ہے جو اللہ نہیں چاہتے, تو اچھے اور برے اعمال جو ہیں وہ انسان کے اعضاء اور جوارے سے صادر ہوتے ہیں, اور اعضاء اور جوارے کو اللہ رب العزت نے انسان کے دل کے ساتھ جوڑا ہے. دل اگر اچھا ہے تو پھر اعضاء اور جوارے اچھے ہیں. الا ان فی الجسد ملغا, اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا یاد رکھو تمہارے دل کے اندر گوشت کا ایک لوتھڑا ہے, الا ان فی الجسد مضغہ فان صلحت صلح الجسد کلہ وان فسدت فسد الجسد کلہ الا وہی القلب. تمہارے جسم کے اندر, بدن کے اندر خون کا ایک لوتھڑا ہے, اگر وہ پاکیزہ ہے تو تمہارا پورا جسم پاکیزہ, یعنی تمہارے جسم کے اعضاء اور جوارے سے نکلنے والے اعمال پاکیزہ ہوں گے. اعمال پاکیزہ ہوں گے تو حالات پاکیزہ ہوں گے, سکون و چین کی زندگی دنیا کے اندر ہوگی, ہر طرف عزت اور راحت, کسی کو کسی سے کوئی نقصان نہیں اور کسی سے کوئی اندیشہ نہیں. ایک تنہا نوجوان عورت سینکڑوں میل کا سفر تنہا کرتی ہے. امیر المومنین نے پوچھا کہ بیٹی تم نے مسلمانوں کو کیسا پایا ہے اس درمیان میں, اتنے لمبے سفر میں؟ تو اس نے کہا امیر المومنین اتنے لمبے سفر میں ہر گھر مجھے اپنا گھر لگا, ہر بڑا مجھے اپنا باپ لگا, ہر عورت مجھے اپنی سگی ماں لگی, ہر برابر کا مجھے اپنا سگا بھائی لگا. امیر المومنین اس پورے سفر میں ایک آنکھ بھی ایسی نہیں تھی جو میری طرف غلط طریقے سے اٹھی ہوئی ہوتی. ایسا ماحول قائم ہوتا ہے, ایسا ماحول قائم ہوتا ہے جب انسان کا دل پاکیزہ اور صاف ستھرا ہوتا ہے. تو الا ان فی الجسد مضغہ, یاد رکھو کہ تمہارے جسم کے اندر خون کا ایک ایسا لوتھڑا ہے کہ اگر وہ پاکیزہ ہے تو پورا جسم پاکیزہ ہے, اور اگر وہ گندا ہے تو اعضاء اور جوارے سے نکلنے والے اعمال گندے ہوں گے, اور پھر ان گندے اعمال کی وجہ سے پوری دنیا کے اندر مصیبتیں ہوں گی, چاروں طرف آفتیں ہی آفتیں ہوں گی, جس کو قرآن نے کہا ظہر الفساد فی البر والبحر بما کسبت ایدی الناس لیذیقہم بعض الذی یعملوا لعلہم یرجعون. یہ تو تمہیں تھوڑا سکھایا جا رہا ہے, ورنہ پوری کی پورا بدلہ جو ہے وہ تو قیامت میں دیا جائے گا, آخرت میں دیا جائے گا. تو اس لیے اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کو اسی دل کی محنت کے اوپر اٹھایا ہے, اس لیے کہ دل اگر ستھرا اور پاکیزہ ہے تو پورا جسم پاکیزہ ہے. لہذا سب سے پہلی محنت اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے آواز لگائی, یا ایھا الناس قولوا لا الہ الا اللہ تفلحوا, لا الہ الا اللہ کہہ لو, یعنی اللہ کے ہر غیر سے اس کائنات میں جتنی شکلیں پھیلی ہوئی ہیں, نباتات کی ہوں, جمادات کی ہوں, حیوانات کی ہوں, آسمان و زمین, چاند سورج ستاروں کی ہوں, دریا اور جنگل پہاڑوں کی ہوں, وزیروں اور منسٹروں اور بادشاہوں کی ہوں, سونے اور چاندی اور ہیرے اور جواہرات کی شکلیں ہوں, ان ساری شکلوں سے کچھ نہیں ہوتا, اس کائنات کے کرنے والی ذات صرف اور صرف اللہ کی ہے. لہذا اے لوگو, اللہ کی کبریائی, اس کی بڑائی, اس کی کارسازی, اس کی ربوبیت کا اور اس کے معبود ہونے کا اقرار کر لو, کامیاب ہو جاؤ گے. سب سے پہلی آواز جو لگائی اس کا تعلق انسان کے دل سے ہے. انسان کا دل اس آواز کی بنیاد کے اوپر اگر سدھر گیا تو پھر انسان کے اعضاء اور جوارے, یہ سارے کے سارے ان سے نکلنے والے اعمال وہ ہوں گے جن سے اس کائنات کے اندر خیر آئے گی اور شر کا خاتمہ ہوگا. تو بردسن جی بھائی, دنیا جی ابستا گلی, یہ ابستا گلی مانشر آمل ساتھ جڑتین, اور مانشر آمل کے مانشر شریر انگ پرتنگر ساتھ جڑتین, مانشر شریر تھیکے جی مانشر شریر جی انگ پرتنگ, এই অঙ্গ প্রত্যঙ্গ থেকেই আমল বাহির হয়। বলতেছেন যে ভাই, হাত থেকে ভালো আমলও বাহির হয়, হাত থেকে খারাপ আমলও বাহির হয়, হাতের দ্বারা ভালো আমল হয়, হাতের দ্বারা খারাপ আমলও হয়। বলতেছেন যে মুখের দ্বারা ভালো আমলও হয়, মুখের দ্বারা খারাপ আমলও হয়, মুখে যদি নাকি ভালো কথা বলে, দিনের কথা বলে, বলতেছেন যে এই মুখের এক একটা কথার দ্বারা কত মানুষের হেদায়েত হবে, কত মানুষকে আল্লাহ হেদায়েত দিবেন আল্লাহই জানেন। আর এই মুখের দ্বারা বলতেছেন যে খারাপ কথাও হয়, আল্লাহ পাকের হুকুমের বিপরীত কথাও হয়, চোখের দ্বারা ভালো আমল হয়, চোখের দ্বারা খারাপ আমল হয়, পায়ের দ্বারা ভালো আমল হয়, পায়ের দ্বারা খারাপ আমল হয়। বলতেছেন যে ভাই, আমলকে আল্লাহ জাল্লা শানহু মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে জুড়ছেন, এই মুখের দ্বারা ভালো কথা হয়, মুখের দ্বারা খারাপ কথা হয়, এই মুখের দ্বারা দিনী কথা হইতে পারে, মুখের দ্বারা বেদিনী কথা হইতে পারে। বলতেছেন যে ভাই, এই মুখের দ্বারাই মানুষের গীবত শিকায়ত হয়, এই মুখের দ্বারাই মানুষের দোষ আলোচনা করা হয়, এই মুখের দ্বারাই মানুষের, বলতেছেন যে মানুষের দোষের আলোচনা করা হয়, বলতেছেন যে সর্বপ্রথম তো মানুষের মধ্যে মানুষের বদগুমানি আসে, মানুষ মানুষের ব্যাপারে বদগুমানি করে, এই বদগুমানির পরে তার দোষ তালাশ করার পিছনে লাগে যায়, আর যখন দোষ তালাশ করতে করতে দোষ পায় তখন এটা মানুষের সাথে আলোচনা শুরু করে। বলতেছেন যে ভাই, অন্যের দোষ মানুষের নিকটে আলোচনা করা এটাকেই গীবত বলা হয়। গীবত বলো শক্ত জিনিস, গীবত বলো কঠিন গুণা। বলতেছেন যে ভাই, গীবতের সত্যটা দরজা আছে, এই দরজার মধ্যে একবারে নিম্ন দরজার গীবত, যে গীবতের নিচে আর কোনো গীবত নাই। এই গীবত এমন জঘন্য, এমন জঘন্য যেমন নাকি কোনো ব্যক্তি নিজের মায়ের সাথে জেনা করার চেয়েও জঘন্য জঘন্য। বলতেছেন যে ভাই, এই গীবত মানুষের মুখের দ্বারা হয়, এই গীবত। বলতেছেন যে অন্যান্য গুণা যেগুলি আল্লাহর সাথে সম্পর্ক, বলতেছেন যে আল্লাহ সব গুণা তো মাফ করে দিবেন, কিন্তু মানুষের মানুষের শখ এবং মানুষের গীবত যদি নাকি মানুষ করে তখন আল্লাহ এই গুণা মাফ করবেন না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করে দিবে। এই জন্য বলতেছেন যে ভাই, মুখের দ্বারা ভালো আমল হয়, মুখের দ্বারা খারাপ আমল হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা ভালো আমল হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা খারাপ আমল হয়। বলতেছেন যে ভাই, এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যদি ভালো আমল হয়, জমিনের মধ্যে পরিবেশ এত সুন্দর হবে, ভালো পরিবেশ হবে, মানুষের একে অপরের সাথে মহাব্বত আর বলতেছেন যে ভালোবাসার পরিবেশ হবে, কেউ কারো কোনো ক্ষতি করবে না, কেউ কারোর সাথে কোনো দুশ্মনী থাকবে না, পরস্পর ভাই ভাই, পরস্পর মহাব্বতের সাথে জীবন যাপন হবে, এমন সুন্দর পরিবেশ হবে, কেউ কারো কোনো ক্ষতি করার চিন্তাই করতে পারে না। বলতেছেন যে ভাই, যখন মানুষের আমল সুন্দর হয় তখন জমিনের মধ্যে এরকম শান্তি আর সুকুনের অবস্থা আসে, পরিবেশ এত শান্তিময় হয়, এখন এমন সুকুন এবং আরামদায়ক হয়। বলতেছেন যে একে অপরের সাথে এরকম মহব্বত আর ভালোবাসার পরিবেশ হয়, তখন একজন যুবতী মহিলাও চিন্তা করতে পারে না কোন ব্যক্তি তার দিকে খারাপ নজরে তাকাবে। বলতেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন মহিলা শত শত মাইল সফর করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে আসতেন যুবতী মহিলা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যুবতী মহিলাকে জিজ্ঞাসা করলেন, হে মা, তুমি তো এত দূর সফর করে আসছো, তুমি মুসলমান ভাইদেরকে কি অবস্থায় পাইছো? তখন ওই মহিলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আমি এত দূর সফর করে আসছি, মুসলমানদেরকে এই ঘরে এই অবস্থায় পাইছি, যত ঘর পাইছি মনে হয়েছে যে আমার আপন ঘর, এটা আমার নিজস্ব ঘর, এরকম মহব্বতের সাথে। বলতেছেন যে এবং আমার থেকে বড় যারা তাদেরকে আমি এমন অবস্থায় পাইছি যেমন নাকি আমার বাপ সমূহ আমার নিজস্ব বাপ, এবং যারা মহিলারা তাদেরকে আমি এমন অবস্থায় পাইছি তারা আপন আমার আপন মায়ের মতো, এরকম আদর যত্নের অবস্থায় তাদেরকে পাইছি, এবং আমি আমার সমকক্ষ এবং আমার বয়স আমার সমবয়সের এবং তার ছোট যাদেরকে পাইছি যেমন আমার আপন ভাই এরকম পাইছি। বলতেছেন যে পুরা সফরের মধ্যে এমন কোন ব্যক্তি আমার নজরে আসে নাই যে গলত নজরে আমার দিকে তাকাইছে। বলতেছেন যে ভাই, এই অবস্থা কখন হয়? যখন মানুষের আমল সুন্দর হয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার সুন্দর হয়, তখন আল্লাহ জাল্লা শানহু জমিনের মধ্যে পরিবেশ কায়েম করে দেন, আর মানুষের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বলতেছেন যে ভাই, ভালোভাবে ব্যবহার তখনই হবে যখন মানুষের দিল ঠিক হবে, অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ জাল্লা শানহু মানুষের দিলের সাথে জুড়ছেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, আল্লাহ ইন্না ফিল জাসাদি মুজগা, জানি রাখো তোমাদের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এই টুকরা যদি ভালো হয়ে যায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আমল ভালো হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গের পরিচালনা ভালো হয়ে যাবে, আর যদি নাকি এই গোস্তের টুকরা খারাপ হয় তখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার খারাপ হয়ে যাবে। বলতেছেন যে ভাই, এই দিল দিল কখন ভালো হবে? যখন মানুষ দিলের উপরে মেহনত করে দিলকে ঠিক করবে, দিলের মধ্যে দিল ঠিক হবে, আল্লাহ পাকের জাত আর সিফাতের ইয়াকিন বসবে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দিলের উপরে মেহনত করার মেহনত নিয়ে আসতেন, দিলের উপরে মেহনত শুরু করতেন, যেহেতু এই দিলের সাথে অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক, অঙ্গ প্রত্যঙ্গের সাথে মানুষের আমলের সম্পর্ক, আমল ভালো হইলে জমিনের মধ্যে ভালো অবস্থা আসবে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মেহনত শুরু করতেন মানুষের দিলের উপরে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলানে করতেন, ইয়া আয়ুহান্নাস, قولوا لا إله إلا الله تفلحوا হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এই ইয়াসিনকে দিলের মধ্যে বসাও, এই আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় যত মখলুক আছে, ছোট মখলুক হোক বড় মখলুক হোক, যেই ধরনের মখলুকে হোক না কেন, প্রাণী হোক প্রাণহীন হোক, এই সমস্ত মখলুক একমাত্র আল্লাহই সৃষ্টি করছেন। এই মখলুকের কোনো ক্ষমতা নাই, না কোনো উপকার করতে পারে না কোনো অপকার করতে পারে। সমস্ত মখলুক আল্লাহ পাকের মুখাপেকি, আল্লাহ জাল্লা শানুহু কাহার মুখাপেকি না, সর্বপ্রথম মেহনত করে দিলের মধ্যে এই ইয়াকিনকে পয়দা করা, সমস্ত মখলুক থেকে দিলকে পরিষ্কার করা, সমস্ত মখলুকের প্রভাব আর তার শক্তি আর ক্ষমতার ইয়াকিনকে দিল থেকে বাহির করে আল্লাহ পাকের জাত আর সিফাতের ইয়াকিনকে দিলের ভিতরে পয়দা করা। যখন দিল ঠিক হয়ে যাবে তখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও ঠিক হবে, আর যখন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ঠিক হবে তখন ভালো আমল জমিনে আসবে, জমিনে ভালো আমল হবে। আল্লাহ জাল্লা শানুহুর পক্ষ থেকে আসমান থেকে মানুষের মুয়াফিক অবস্থা আল্লাহ জমিনে পাঠাইবেন। এজন্য বলতেছেন যে ভাই, সর্বপ্রথম মেহনত হবে মানুষের দিলের উপরে, দিলকে সহি করার জন্য, দিলকে ঠিক করার জন্য, দিলকে আল্লাহ জাল্লা শানুহুর ইয়াকিনের দ্বারা পরিপূর্ণ করার জন্য মেহনত হয়, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ঠিক হয়। তখন বলতেছেন যে ভাই, জমিনে ভালো অবস্থা আসবে, আর জমিনে যখন ভালো অবস্থা আসবে মানুষ শান্তি আর সুকুন আর ইজ্জতের সাথে জমিনে বসবাস করতে পারবে। এই জন্য বলতেছেন যে ভাই, সর্বপ্রথম মেহনতি মানুষের দিলের উপরে হওয়া। দোস্ত আর বুজুর্গো, আল্লাহ কে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ইসিলিয়ে সবসে পহলে উম্মত কো উস কমালে ঈমান কে উপর উঠায়া হে জিস কমালে ঈমান কে উপর আল্লাহ কি তরফ সে দুনিয়া আর আখিরাত দোনো জগহ মে সরবলন্দি কে ওয়াদে হে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ঘবরাও নাই মেরে বন্দে, পরেশান না হো, কাহে কি পরেশানি তুঝে, মে তেরে সাথ হু। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আগর তুম সহি মানো মে সাহেবে ঈমান বন গয়ে আর তুমারা ঈমান হর শিরক সে পাক হো গয়া জিসকে অন্দর আল্লাহ কে গায়র কা শায়বা তক না হো, হামারে হাত আল্লাহ কি বারগাহ মে ইস হাল মে উঠ রহে হো কি আল্লাহ কে গায়র কা দিল কে অন্দর খেয়াল ভি না হো, জিস দিন হামারে হাত আল্লাহ কে সামনে ইস কমালে ঈমান কে সাথ উঠেঙ্গে, খুদা কে কসম ও দিন ও হোগা কি হামারে চেহরে পর হামারে হাত বাদ মে জায়েঙ্গে আর হামারি দুআয়ে আল্লাহ পহলে কবুল কর লেঙ্গে। এসি اس محنت کے اوپر اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے اپنی امت کو روز اول سے اٹھایا کہ لوگوں، اس پوری کائنات کو پیدا کرنے والا تنہا اللہ ہے اور پوری کائنات کو پالنے والا وہ بھی تنہا اللہ ہے، پیدا کرنے میں بھی تنہا اور پالنے میں بھی تنہا، جو کچھ بھی مشرق سے مغرب تک اور شمال سے لے کے جنوب تک چاہے جس شکل میں پھیلا ہوا ہے اللہ کا غیر، جو کچھ بھی ہو، آسمان و زمین چاند سورج ستارے ہو یا دیگر مخلوقات ہو، سب کو پالنے والا تنہا اللہ ہے، اسے کسی کی ضرورت نہیں، وہ اپنے امر سے پالتا ہے، پرورش میں تمہاری ان غذاؤں کی بھی اسے ضرورت نہیں ہے، وہ تو اپنے حکم سے پالتا ہے۔ حدیث کے اندر ہے کہ آخری زمانہ جب آئے گا لوگ اپنے ایمان کو بچانے کے لیے پہاڑوں کی کھو میں چلے جائیں گے، یاجوج ماجوج کا زمانہ جب آئے گا تو ایمان کو بچانے کے لیے پہاڑوں کی کھو میں چلے جائیں گے، اور وہاں جب جب انہیں بھوک اور پیاس لگے گی تو کھانے پانی کی کوئی شکلیں نہیں ہوں گی، لیکن جب انہیں بھوک اور پیاس لگے گی تو یہ تیسرا کلمہ پڑھیں گے، سبحان اللہ والحمد للہ ولا الہ الا اللہ واللہ اکبر ولا حول ولا قوۃ الا باللہ العلی العظیم۔ حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا یہ تیسرا کلمہ پڑھیں گے اور اللہ اس تیسرے کلمے کے پڑھنے کی برکت سے ان کا پیٹ بھر دیا کریں گے۔ تو اللہ ہماری ان غذاؤں کے، ہمارے ان کھانوں کے، ہمارے ان فواقع اور ثمرات کے، ہماری ان مٹھائیوں اور حلووں کے اللہ محتاج نہیں ہے۔ اللہ رب العزت ساری کائنات کی پرورش صرف اور صرف اپنے امر کے ذریعے سے کر رہے ہیں۔ তো বলতেছেন যে ভাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে এই ঈমানের মেহনত রূপে উঠাইছেন। সমাজে ঈমান পয়দা করার জন্য, পরিপূর্ণ ঈমান হাসিল করার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে এই ঈমানের মেহনত রূপে উঠাইছেন। এই কামালি ঈমানের উপরেই আল্লাহ জাল্লা শানহু দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি আর সফলতার ওয়াদা করছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানহু এর সাত ফরমান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা পরেশান হবে না, তোমরা তোমরা অস্থির হবে না, এবং তোমরা তোমরা তোমাদের তোমাদেরকে আল্লাহ জাল্লা শানহু সাহায্য করবেন, এবং তোমরা জয়ী হবে সর্ব অবস্থায়, তোমরা জয়ী হবে যদি নাকি পরিপূর্ণ ঈমান হাসিল করতে পারো। বলতেছেন যে ভাই, পরিপূর্ণ ঈমানের উপরেই আল্লাহ জাল্লা শানহু সর্ব অবস্থায় মানুষের মানুষের সাহায্য করেন। বলতেছেন যে ভাই, আমাদের দিল যখন নাকি শিরিক মুক্ত হবে, আমাদের দিল থেকে আমরা শিরিককে দূর করব, আমাদের দিল সমস্ত মখলুক থেকে পরিষ্কার হবে এবং সমস্ত মখলুকের আস্থা আর বিশ্বাস আমাদের দিল থেকে বাহির হবে। বলতেছেন যে ভাই, শিরিক মুক্ত ঈমান হবে, আমাদের ঈমান একবারই পরিষ্কার হবে। বলতেছেন যে ভাই, ঈমানের মধ্যে কোনো ভেজাল না হয়, ঈমানের মধ্যে মখলুকের কোনো একবারই বলতেছেন যে সাইবা পর্যন্ত না থাকে, মখলুকের কোনো বলতেছেন যে কোনো আত্মার বিশ্বাস মোটেই না থাকে, এরকম শিরিক মুক্ত ঈমান নিয়ে যখন নাকি আল্লাহর নিকটে হাত উঠাবে, বলতেছেন যে ভাই, বান্দা আল্লাহর নিকটে চাইবে শিরক মুক্ত ঈমান, পরিপূর্ণ ঈমান থেকে ঈমানের সাথে যখন আল্লাহর নিকটে চাইবে, সমস্ত মখলুক থেকে দিলকে একবারই পরিষ্কার করে আল্লাহর জাত আর সিফাতের ইয়াকিন নিয়ে পরিপূর্ণ ঈমান নিয়ে যখন আল্লাহর নিকটে মানুষ হাত উঠাবে, আল্লাহর নিকটে আল্লাহর দিকে ফিরবে এবং আল্লাহর নিকটে হাত উঠাবে, আল্লাহর নিকটে কিছু চাইবে। বলতেছেন যে ভাই, হাত এখনো মুখের মধ্যে ফিরায় নাই, দোয়া শেষ করে নাই, দোয়া শেষ করার আগে আল্লাহ জাল্লা শানহু তার দোয়াকে কবুল করবেন। বলতেছেন যে ভাই, এই জন্য সর্বপ্রথম ইমানকে হাসিল করা, ইমানের উপরে মেহনত করা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইমানের উপরে ইমানের মেহনতের উপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে উঠাইছেন, হে লোক সকল, তোমরা এই কলমা পড়ো, আল্লাহকে স্বীকার করো, আল্লাহ পাকের ক্ষমতার শক্তিকে শিরক স্বীকার করো, সমস্ত মখলুককে তিনি সৃষ্টি করছেন, ছোট মখলুক হোক বড় মখলুক হোক, সমস্ত মখলুকের সমস্ত সৃষ্টিকে তিনি সৃষ্টি করছেন, সমস্ত মখলুকের রিজিক তিনি একমাত্র তার হুকুমে। বলতেছেন যে ফসল, বলতেছেন যে দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো ব্যবস্থাপনা নাই, কোনো মখলুকের কোনো রিজিক পৌঁছাইতে পারে, আল্লাহ তার কুদরতের দ্বারা, তার হুকুমের দ্বারা, তার জিম্মা, আল্লাহ পাকের জিম্মায় সমস্ত মখলুকের রিজিক পৌঁছানো, জমিন থেকে ফসল উৎপাদিত করার আল্লাহ মুখাপে কিনা, আল্লাহ জমিনের থেকে ফসল উৎপাদিত করা ছাড়া, বলতেছেন যে ভাই, গাছে ফল ধরা ছাড়া, জমিন থেকে ফসল উৎপাদিত হওয়া ছাড়া, জমিন থেকে ফসল বাহির হওয়া ছাড়া, আল্লাহ কুদরতের দ্বারা, নিজ ক্ষমতার দ্বারা, নিজ আমরের দ্বারা সমস্ত মখলুক থেকে পালতে পারেন, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ বড় কুদরতওয়ালা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, যখন জমিনের মধ্যে ফিতনা ছাই যাবে, ফিতনা একবারই জমিন একবারই ছাই যাবে, তখন মুসলমান ঈমানকে বাঁচানোর জন্য পাহাড়ের দিকে চলে যাবে, পাহাড়ের মধ্যে পাহাড়ে যাই নিজের ঈমানকে বাঁচানোর জন্য। বলতেছেন যে ভাই, মানুষ থেকে আলোক হয়ে ইয়াজুজ মাজুজের সময় যখন মুসিবত পুরো জমিনের মধ্যে ছাই যাবে, তখন ঈমানওয়ালারা পাহাড়ে চলে যাবে, সেই পাহাড়ে তাদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান, যখন ঈমানওয়ালারা তাদের ভোক লাগবে, ভোক এবং পিপাসা লাগবে, তখন ঈমানওয়ালারা এই তিন কলমাকে পড়বে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ঈমানওয়ালাদের এই কলমাগুলি পড়ার দেরি, তার ভোক দূর হওয়ার দেরি হবে না, তার পিপাসা দূর হওয়ার দেরি হবে না। বলতেছেন যে ভাই, আল্লাহ জাল্লা শানহু কোন মখলুকের মুখাপে কিনা, কোন ফসলের মুখাপে কিনা, জমিনের মুখাপে কিনা, কোন গাছপালার মুখাপে কিনা, কোন ফলাদের মুখাপে কিনা, জমিনের কোন ব্যবস্থাপনার মুখাপে কিনা, আল্লাহ জাল্লা শানহু সমস্ত মখলুককে যেরকম কুদরতের দ্বারা সৃষ্টি করছেন, সমস্ত মখলুকের রিজিকও আল্লাহ কুদরতের দ্বারা পৌঁছান, আল্লাহ নিজের আমরের দ্বারা পৌঁছান, জমিনের ছাড়াও আল্লাহ তার কুদরতের দ্বারা সমস্ত মখলুককে ফলতে পারেন। বলতেছেন যে ভাই, মেহনত করে এই ইয়াকিনকে ফায়দা করা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই মেহনতের উপর উঠাইছেন, যাতে দিল সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেহনত করে দিলের ইয়াকিনকে সহি করেন, সমস্ত মখলুক থেকে দিলকে পরিষ্কার করে আল্লাহ পাকের জাত আর সিফাতের ইয়াকিন দিলের ভিতরে ফায়দা করেন, সর্বপ্রথম এই মেহনতের উপর উঠাইছেন। دوستو اللہ پالنے والے ہیں, یہ وہ کلمہ ایمان ہے کہ جس کا اقرار اللہ رب العزت نے ہم سب سے قیامت تک آنے والی انسانیت سے روز ازل میں ہمارے دنیا کے آنے سے پہلے ہی اقرار لے لیا. تمام روحوں کو اللہ نے جمع کیا اور جمع کرنے کے بعد جو حضرت آدم علیہ الصلوۃ والسلام سے لے کر کے قیامت تک آنے والی ہیں ان سب کو جمع کرنے کے بعد پھر اللہ نے پوچھا الست بربکم, کیا میں تمہارا پروردگار نہیں ہوں؟ یہ نہیں پوچھا کیا میں تمہارا خالق نہیں ہوں, مالک نہیں ہوں, پروردگار. ربوبیت کی بات کہی. یہ بتاؤ کہ سب دنیا کے اندر آنے کے بعد سب سے پہلے مرحلہ تو اسی کا آتا ہے, پرورش کا مسئلہ. لہذا الست بربکم, کیا میں تمہارا پروردگار نہیں ہوں؟ اللہ کے علاوہ کچھ بھی سامنے نہیں تھا. تمام روحوں نے اقرار کیا کہ بے شک الو بلا, اے اللہ آپ کے علاوہ کوئی ہے ہی نہیں, آپ ہی تو ہیں پالنے والے, سب کو پالنے والے, سب کے پالنہار, سب کو پیدا کرنے والے, پرورش کرنے والے, تنہا اے اللہ آپ ہیں. اس اقرار کو لیا, اور اس اقرار کو لینے کے بعد پھر دنیا کے اندر اپنے اپنے وقتوں کے اوپر بھیج دیا. کسی کو یورپ میں, کسی کو ایشیا میں, کسی کو ہندوستان میں, کسی کو پاکستان میں, کسی کو بنگلہ دیش میں, جہاں جہاں اللہ نے پیدا کر دیا. اس اقرار کے ساتھ یہ پیدا ہونے والا جو آپ کی گود میں اور ماں کی گود میں آ رہا ہے, یہ ایک امانت ہے جو ایمان کی امانت لے کر کے اللہ کے ہاتھ سے آ رہا ہے. اس ایمان کے کلمے کے ساتھ پیدا ہو رہا ہے دنیا کے اندر. کل مولود یولد علی الفطرہ فابواہ یحبذانہ او یمجسانہ او ینصرانہ, ہر بچہ فطرت ایمانی پر پیدا ہوتا ہے, ایمان لے کر کے پیدا ہوتا ہے. اللہ کے یہاں اقرار کیا نا, اب اس اقرار کو لے کر کے پیدا ہو رہا ہے, تمہاری گود میں آ رہا ہے. ہر بچہ فطرت ایمانی پر پیدا ہوتا ہے. ماں باپ یہودی ہیں تو یہودی بنا ڈالتے ہیں, مجوسی ہے تو مجوسی بنا ڈالتے ہیں, نصرانی ہے تو نصرانی بنا ڈالتے ہیں, جو کچھ ہے وہ بنا ڈالتے ہیں. اب اس آنے والی امانت کی اسی وجہ سے اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ بچہ اگر کہ ابھی کچھ سمجھتا نہیں ہے, پیدا ہو گیا ہے دنیا کے اندر, اسے کھڑے کھوٹے کا کوئی احساس نہیں ہے, کچھ نہیں سمجھتا, لیکن نہ سمجھنے کے باوجود اس دنیا کے اندر آنے کے بعد سب سے پہلے اس کے کان سے جو آواز ٹکرائے وہ اسی اللہ کی بڑائی اور کبریائی کی ہو جس اللہ کی ربوبیت کا اقرار کر کے یہ دنیا میں آ رہا ہے. اس اللہ کی بڑائی اور کبریائی کی آواز اس کے کانوں میں سب سے پہلے پڑے, اللہ اکبر اللہ اکبر, وہ آواز پڑے, اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کی رسالت کی آواز پڑے اس کے کانوں سے, چاہے سمجھے یا نہ سمجھے, لیکن ان الفاظ کی برکت جو اس کے کانوں سے یہ ٹکرا رہے ہیں مرتے دم تک اس کی زندگی میں کام آئیں گی, اور ان کی برکتیں مرتے دم تک اس کے اوپر ظاہر ہوتی رہیں گی. تو سب سے پہلے اس کے کانوں سے وہ آواز ٹکرائے, داہنے میں اذان بائیں میں اقامت کہے, اس کے بعد کچھ بولنے لگے تو لفظ اللہ سکھلاؤ اور بولے کلمہ یاد کراؤ. ایمان کی یہ جو آنے والی امانت ایمان کا ذخیرہ لے کر کے آ رہی ہے, اے لوگوں, اے ایمان والوں, اے اس بچے کے ماں باپ, تمہاری اوپر سب سے بڑی ذمہ داری ہے اس کے کھانے پینے سے پہلے, اس کے کپڑے لگتے سے پہلے, اس کے دوا دارو سے پہلے اس ایمان کی حفاظت کرو جس ایمان کو لے کر کے یہ اللہ کے یہاں سے آ رہا ہے. لفظ اللہ سکھلاؤ, کلمہ یاد کراؤ, یہ مت سوچو کہ ابھی یہ نہ سمجھ ہے, کیا جانے آگے چل کر کے یہ سمجھدار ہو جائے گا تو سب کچھ کر لے گا. اتنا یاد رکھو کہ اس کی زبان بند ہے, آنکھیں اس کی کھلی ہوئی ہے, کان اس کے کھلے ہوئے ہیں, جو کچھ اچھا برا کر رہے ہو اپنی آنکھوں سے دیکھ رہا ہے, جو کچھ ریبتیں اچھی باتیں الزام تراشیاں کر رہے ہو اپنے کانوں سے سن رہا ہے, یہ دیکھ بھی رہا ہے اور سن بھی رہا ہے, اور جو کچھ دیکھ رہا ہے اور جو کچھ سن رہا ہے وہ اس کے لاشعور میں محفوظ ہوتا چلا جا رہا ہے, اس کے دل و دماغ میں محفوظ ہو رہا ہے. اتنا یاد رکھو کہ جس دن اس بچے کی زبان کھلے گی تو اس بچے نے جو کچھ دیکھا ہے یہ زبان وہی بولے گی. اگر اس نے اپنی آنکھوں سے زنا دیکھا ہے تو خدا کی قسم اس کی زبان زنا بولے گی. اگر اس کے کانوں نے غیبت سنی ہے تو اس کی زبان غیبت بولے گی, اس کے کانوں نے اگر الزام تراشیاں سنی ہے تو الزام تراشیاں بولے گا, اگر اس کی آنکھوں نے ڈاکہ دیکھا ہے, عزت و آبرو لٹتی ہوئی دیکھی ہے تو عزت و آبرو کا لٹتا ہوا دیکھے تو لٹنا یہ بولے گا. اس لیے روز اول سے اس کے کانوں کی, اس کے زبان کی, اس کی آنکھوں کی حفاظت یہ ماں باپ کی ذمہ داری. حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ ماں کی گود بچے کا پہلا مدرسہ ہے, اگر اس کے اندر ایمان تو اس کے اندر ایمان, اور اگر اس کے اندر ایمان نہیں تو اس کے اندر بھی ایمان نہیں. تو سب سے پہلے اس آنے والے جو آنے والی امانت ہمارے پاس بچے کی شکل میں آئی ہے, سب سے پہلی ذمہ داری اسی ایمان کی حفاظت ہے جس ایمان کو لے کر کے یہ بچہ دنیا میں آ رہا ہے. تو بودھ سنجے بھائی پتے کے ہمرا আমাদের ইমানকে বানানোর জন্য মেহনত করা, বলতেছেন যে ভাই ইমানের মধ্যে আল্লাহ যেরকম সৃষ্টি করছেন এই কথার উপরে বিশ্বাস করা, আল্লাহ আমাদের পালনহার, তিনি আমাদের পালেন, তিনি আমাদের লালন পালন করেন এই কথার উপরে পরিপূর্ণ বিশ্বাস করা, কোন জিনিসের দ্বারা আমরা লালিত পালিত হই না, দুনিয়ার কোন মখলুকের দ্বারা আমরা লালিত পালিত হই না, একমাত্র আল্লাহ পাকের কুদরতের দ্বারা আল্লাহর হুকুমের দ্বারাই আমরা লালিত পালিত হই. বলতেছেন যে ভাই পালন হার একমাত্র আল্লাহ, এই কথার উপরে বিশ্বাস করা, এবং এটারই সবক আল্লাহ জাল্লা শানহু প্রথম দিনে রোজা আজমের মধ্যে আল্লাহ সমস্ত রূহকে একত্রিত করে এই সবক দিয়া দিচ্ছেন, এই স্বীকারোক্তি নিছেন. বলতেছেন যে ভাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এবং আসবে সমস্ত মানুষের রূহকে একত্রিত করে আল্লাহ জাল্লা শানহু এই পালন হারের মাসলাকে বলতেছেন যে ভাই শিকার উঠতে নিছেন, যেহেতু দুনিয়ার মধ্যে এটার মধ্যেই মানুষ বেশি বিগড়াবে, এজন্য আল্লাহ প্রথম দিনেই মানুষকে সবক দিয়ে দিচ্ছেন, মানুষ থেকে শিকার উঠতে নিছেন, সমস্ত রূহ থেকে শিকার উঠতে নিছেন. সেখানে আল্লাহ জাল্লা শানহু সমস্ত রূহকে সম্বোধন করে এই কথা বলছেন, আমি কি তোমাদের প্রতিপালক না, আমি কি তোমাদের পালন হার না, আমি কি তোমাদেরকে লালন পালন করেনে বাবা না. বলতেছেন যে ভাই সমস্ত রূহ এই দিন একমাত্র আল্লাহকেই দেখছে, আল্লাহ জাল্লা শানহুর ক্ষমতার শক্তি সামনে ছিল, সমস্ত রূহ এক বাক্যে এই কথা বলছেন, কালু বালা আপনি আমাদের প্রতিপালক, আপনি ছাড়া আর কে হবে প্রতিপালক, আপনি একমাত্র আমাদের প্রতিপালক, আপনি একমাত্র আমাদের পালনহার. বলতেছেন যে ভাই ওই সবককে বলতেছেন যে এটাকে আরো সুন্দর করার জন্য বলতেছেন যে জমিনে আল্লাহ জাল্লা শানহু প্রত্যেককে তার সময় হিসাবে পাঠাইছেন, যতটুকু তার হায়াত আছে ওই হায়াত দিয়ে প্রত্যেককে পাঠানো হয়েছে. বলতেছেন যে ভাই এই জমিনে আসার পরে এই পালন হারের মাত্রা নিয়া বলতেছেন যে আমরা বিব্রত হইতেছি. বলতেছেন যে ভাই এই ইয়াকিনকে ঠিক করার জন্য একমাত্র আমাদের পালন হার একমাত্র আল্লাহ, তিনি আমাদেরকে লালন পালনকারী, তিনি আমাদের পালন হার, তিনি আমাদেরকে সর্ব অবস্থা লালন পালন করেন, এই কথার ইয়াকিন দিগের ভিতরে পয়দা করার জন্য মেহনত. বলতেছেন যে ভাই একটা বাচ্চা জমিনে আসে, সে তো ইমানের অবস্থা নিয়ে আসতেছে, বলতেছেন যে এই রুহে তো আল্লাহ পাকের কাছে স্বীকারোক্তি দিয়েছিল একমাত্র পালন হার আল্লাহই. বলতেছেন যে ভাই যখন জমিনে আসতেছে, যেখানে আসতেছে, যেই মায়ের গোদে যেই মায়ের কোলে আসতেছে, সে তো ইমানের অবস্থা নিয়ে আসতেছে, এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা সন্তান ইসলামের যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে, কিন্তু পরিবেশে তাকে পরিবর্তন করে দেয়, সে তো ইমানের আমানত নিয়া প্রত্যেক মায়ের কোলের মধ্যে আসে ইমানের আমানত নিয়া. বলতেছেন যে ভাই সে তো স্বীকারোক্তি দিয়ে আসছে, এখনো পরিবেশে তার পরিবর্তন হয় নাই. বলতেছেন যে স্বীকারোক্তি দিয়ে সে তো ওই ইমান নিয়েই মায়ের কোলে আসছে. বলতেছেন যে ভাই এই সন্তান যদিও কথা বলতে পারে না, কিন্তু তার কান সজাগ, তার চোখ চক্ষু সজাগ, চোখে দেখতেছে, কানে শুনতেছে. বলতেছেন যে ভাই এই সন্তান যখন মায়ের কোলে আসে, মায়ের পরিবেশে, ওই পরিবেশের দ্বারা তার পরিবর্তন হয়, মা বাপ তার তার আমলের দ্বারা, তার মেহনতের দ্বারা, তার পরিবেশের কারণে কখনো সে ইহুদি হয়ে যায়, কখনো সে নাসারা হয়ে যায়, কখনো সে মূর্তি পূজক হয়ে যায়, কিন্তু ইসলামের যোগ্যতা নিয়ে, ইমানের ইমানের ইমানের অবস্থা নিয়ে সে মায়ের কোলে আসে. বলতেছেন যে ভাই এক একটা সন্তান মা বাপের নিকটে আমানত, যেরকম তাদেরকে ভরণ পোষণের জন্য, তাদের কাপড় চোপড়ের জন্য আমরা চেষ্টা করি, তাদের খাওয়া দাওয়ার জিম্মাদারি মনে করি, তাদের কাপড় চোপড়ের জিম্মাদারি মনে করি। সবচেয়ে বড় জিম্মাদারি হয়েছে একটা সন্তান সেই ইমানের আমানত নিয়ে মায়ের কোলে আসছে, বাপের নিকটে আসছে, তাদেরকে ইমান শিখানো, তাদেরকে দিনদার বানানো, তাদেরকে আল্লাহর হুকুমের উপর উঠানো। এই জন্য বলতেছেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নত হিসাবে জারি করে দিয়েছেন, বলতেছেন যে যখন সন্তান জমিনে আসে যদিও নাকি সে কিছু না বুঝে, যদিও নাকি সে কিছু না বলতে পারে, কিন্তু সর্বপ্রথম তার কানের মধ্যে ওই ইমানের কলমা, যেই ইমানের স্বীকারোক্তি দিয়ে সে আসছিল, ওই ইমানের কলমা তার কানে পড়ার জন্য তার ব্যবস্থা করে দিছেন, তার কানে যাতে ওই ইমানের কলমা পড়ে, আল্লাহর বড়াই বড়ত্বের কলমা পড়ে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কলমা পড়ে। এজন্য একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার কানের মধ্যে আজান দেওয়ার কথা আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, ইমানের কলমা তাকে শোনানো হইতেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কলমা তাকে শোনানো হইতেছে, আল্লাহ পাকের হুকুমের কলমা তাকে শোনানো হইতেছে। বলতেছেন যে ভাই যদিও নাকি সে মুখে কথা বলতে পারতেছে না কিন্তু তার কান শুনতেছে, বলতেছেন যে ভাই তার চক্ষু দেখতেছে, তার কান সজাগ, তার চক্ষু সজাগ, তার দিমাগ সজাগ। যখন বলতেছেন যে ভাই এই পরিবেশের মধ্যে ভালো আমল হয় তখন তার কান এই ভালো কথাগুলি শুনে এবং তার চক্ষু ভালো দেখে, আর যদি নাকি খারাপ আমল হয় তার চক্ষু খারাপ দেখে এবং তার কান খারাপ শুনে। বলতেছেন যে ভাই গি মা বাপ এবং পরিবেশের মধ্যে মানুষ যারা যারা যারা কথাবার্তা বলতে পারে তারা মানুষের গীবত করতেছে, মা বাপ মানুষের গীবত করতেছে, ভাই বেরাদার মানুষের গীবত করতেছে, ওই মাসুম সন্তান বলতেছেন যে ভাই ওই মাসুম সন্তান সে তো মা বাপের এই গীবতকে শুনতেছে, পরিবেশের এই কথাগুলি শুনতেছে। বলতেছেন যে ভাই যদি নাকি পরিবেশের মধ্যে জেনা হয় এই জেনাকে সে দেখতেছে, বলতেছেন যে ভালো আমলগুলিও সে দেখতেছে, খারাপ আমলগুলিও সে দেখতেছে, যখন বড় হয় তখন এই জিনিসগুলি তার মুখে দিয়ে ফুটে। বলতেছেন যে ভাই ভালো আমলের পরিবেশ যদি দেখে ভালো কথাই তার মুখ দিয়ে বাহির হবে, খারাপ আমলের যদি নাকি সে দেখে খারাপ আমলগুলি তার জীবন থেকে প্রকাশ হবে। বলতেছেন যে ভাই এজন্য পরিবেশ বড় গুরুত্বপূর্ণ, একটা সন্তান সে বড় হওয়ার জন্য পরিবেশ বড় গুরুত্বপূর্ণ, মা বাপের আচার আচরণ এবং পরিবেশের কথাবার্তা এবং পরিবেশের আমল আখলাক এটা একটা সন্তান ভালো মন্দ হওয়ার জন্য এটা বড় গুরুত্বপূর্ণ। বলতেছেন যে ভাই একটা সন্তান ইমানের আমানত নিয়ে মায়ের কোলে আসে, এই সন্তানকে ইমানদার বানানো, এই সন্তানকে দিনদার বানানো, এই সন্তানকে আল্লাহ আল্লাহ বানানো, এই সন্তানের জিন্দগিকে সুন্দর করার জন্য মেহনত করা, এটা মা বাপের জিম্মায়, এটা বড়দের জিম্মায়। বলতেছেন যে ভাই যখন মা বাপ তাদের উপরে মেহনত করবে, তাকে ইমানের কলমা শেখাবে, সর্বপ্রথম তার মুখে দিয়ে যখন কথা বলা শুরু হয় তখন এটা আসছে যে সর্বপ্রথম তাকে ইমানের কলমা শেখানো, আল্লাহকে শেখানো, বলতেছেন যে আল্লাহর নাম শেখানো এবং ইমানের কলমা শেখানো। বলতেছেন যে ভাই তাকে কলমা পড়ানো, বলতেছেন যে তাকে ইমান শেখানো, তাকে আল্লাহ পাকের হুকুম শোনানো, তাকে দিনদার বানানো, এটা মা বাপের সর্বপ্রথম দায়িত্ব। বলতেছেন যে আজকে আমরা এই কথা মনে করি সন্তানাদিকে, তাদেরকে খাওয়া দাওয়ার জিম্মাদারি আমাদের দায়িত্ব, কাপড় চোপড়ের জিম্মাদারি আমাদের দায়িত্ব, যতটুকু খাওয়া দাওয়ার জিম্মাদারি এবং যতটুকু কাপড় চোপড়ের জিম্মাদারি এর চেয়ে অনেক গুণ বেশি এক একটা মা বাপের তাদের সন্তানকে দিনদার বানানো, ইমানদার বানানো এবং তাদের উপরে মেহনত করে তাদের ইমান শিখানো, ইমানের কলমা শিখানো, এটা এর চেয়ে বড় জিম্মাদারি। বলতেছেন যে ভাই এই জন্যই আসছে মায়ের কোল হয়েছে সর্বপ্রথম সন্তানের জন্য মাদ্রাসা, সন্তান মায়ের কোলেই বলতেছেন যে ভাই আল্লাহ শিখবে, আল্লাহর কলমাকে শিখবে, ইমানের কলমাকে শিখবে, দিনী আহকামগুলি শিখবে, আল্লাহকে চিনবে, আল্লাহকে মানা এটা জিম্মাদারি বুঝবে। এজন্য মায়ের উপরে জিম্মাদারি হয়েছে একটা সন্তানকে দিনদার বানাইবার জন্য মেহনত করা। বলতেছেন যে ভাই এক একটা সন্তান ইমানের পুঁজি নিয়ে, ইমানের দৌলত নিয়ে দুনিয়াতে আসে, এখন যারা দুনিয়াতে আগে আসছে তারা ওই সন্তানের উপরে মেহনত করে তাদেরকে দিনদার বানানো। এজন্য বলতেছেন যে ভাই দুনিয়াতে আমাদেরকে ওই সবককেই শিখার জন্য, ওই সবকের উপরে মজবুত হওয়ার জন্যই আল্লাহ পাঠাইছেন, যারা আসছে আগে, তারা যারা আসতেছে তাদের উপরে মেহনত করে তাদেরকেও দিনদার বানানো, এটা আমাদের জিম্মাদারি। আর দোস্ত আর বুজুর্গ, শুরু হইতে যাব ইস বচ্চে কি পরবরিশ ঈমান কে মাহল মে হোগি, শুরু হইতে যাব ইস কি পরবরিশ ঈমান কে মাহল মে হোগি, ইহি বচ্চা বড়া হোকর কে ঈমান কে মাহল মে পলনে ওয়ালা, জিসকি জিসকে কানো নে আল্লাহ কি বড়াই সুনি, জিসকি জুবান নে আল্লাহ কি বড়াই বোলি, আর জিসকি আঁখে ঈমান কে এতবার সে ইস্তেমাল হুই, জব ইয়ে বড়া হোগা তো ইয়ে দীন কা সচ্চা খাদিম, ফির বড়ে হোনে কে বাদ ইসকি জুবান সে ঝুঠ নাহি সচ নিকলেগা, ইসকি জুবান সে গীবতে নাহি লোগো কি হমদর্দিয়া নিকলেঙ্গি, ইসকে হাথো সে কিসি কে উপর জুলম নাহি বলকি কিসি কে সাথ করম কা মামলা হোগা, ইসকে পায়ের খৈর কি তরফ চলেঙ্গে, মসজিদো কি তরফ উঠেঙ্গে, শরাবখানো কি তরফ নাহি চলেঙ্গে, চোরি ও ডাকু কে ডাকে কি তরফ নাহি চলেঙ্গে, তো ইয়ে দীন কা সচ্চা খাদিম ভি হোগা অর আপনি মা বাপ কি আঁখো কা তারা ভি হোগা। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ इनके इल्म में था उसी माहौल के परवरदा कि माँ बाप के कदमों के नीचे जन्नत, एक जगह इरशाद फरमाया हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने कि माँ के कदमों के नीचे जन्नत। इमाम शाफई रहमतुल्लाह अलैह रात के वक्त जब अपनी माँ की खिदमत में हाजिर होते थे उमूरी दीनिया को निपटाने के बाद, तो कभी सर में तेल लगाते, कभी पैर दबाते, कभी पैर दबाते दबाते अपनी माँ के तलवे उठा करके चूम लिया करते थे। जब तलवे चूम लेते तो मां कहती कि बेटा तुम इतने बड़े इमाम हो, तुम हमारे तलवे चूम रहे हो, तो हजरत इमाम शाफई फरमाते कि मां आपके तलवे नहीं अपनी जन्नत को चूम रहा हो, अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने इन्हीं कदमों के नीचे जन्नत बताई है। जब इस बच्चे की परवरिश अल्लाह रब है इस बुनियाद पर होगी तो ये बच्चा दीन का खादिम भी बनेगा, अपनी आंखों का अपनी मां की आंखों का तारा भी बनेगा, और अगर इसकी परवरिश ईमान की बुनियाद पर न की और हमने इस अमानत को जाया कर दिया, इसके खाने पीने कपड़े लत्ते में फंसे रहे और इसके ईमान को नहीं देखा, इसका ईमान बिगड़ता रहा, तो ये बच्चा बड़ा होकर के माँ बाप के कल्ले नहीं छूनेगा, बल्कि जायदाद और रुपये पैसे के हासिल करने के लालच में ये बच्चा माँ के सीने पर गोली मारेगा, बाप का कत्ल करेगा, भाई भाई का खून करेगा। जायदाद और औलाद के पीछे जब ईमान बिगड़ेगा तो ये दरिंदा बनेगा, और ऐसा दरिंदा बनेगा कि दरिंदे भी इसकी जिंदगी से पना मांगेंगे। বলতে সঞ্জয় ভাই, যদি নাকি সন্তানের লালন পালন ওই ইমানের পরিবেশের মধ্যে হয়, ইমান শেখানো হয়, দিনদার বানানো হয়, তার জুবানের বলতে সঞ্জয় ভাই কলমা তাকে শেখানো হয়, দিনদার বানানো হয়, ইমান শেখানো হয়, ইমানের পরিবেশের মধ্যে সে লালিত পালিত হয়, ইমান শিখে দিনদার বনে যখন বড় হবে, তো বলতেছেন যে ভাই এই বড় সন্তান মা বাপের চোখের মণি হবে এবং মা বাপের মাথার তাজ হবে, এই সন্তান দিয়ে মা বাপ বড় শান্তি পাবে, বড় ইজ্জত পাবে। বলতেছেন যে ভাই যখন ছোট কালে মা বাপের থেকে সে ইমান শিখছে, ইমানের কথা শিখছে, বলতেছেন যে ভাই বড় হওয়ার পরে তার মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বাহির হবে না, কখনো গীবত শিকায়ত হবে না, কখনো কার উপরে সে জুলুম করবে না, হাত দিয়ে কার উপরে জুলুম করবে না, হাত দিয়ে মানুষের উপকার করবে, মুখ দিয়ে মানুষের প্রশংসা করবে। বলতেছেন যে ভাই মুখ দিয়ে তাহার উপরে কারো কোনো গীবত শিকায়ত হবে না, হাত দিয়ে কার উপরে জুলুম হবে না, পাও দিয়ে সে কখনো সে বলতেছেন যে ভাই গলত রাস্তায় চলবে না, সে মসজিদে যাবে, ভালো জায়গার দিকে যাবে। বলতেছেন যে ভাই যখন ইমানের পরিবেশের মধ্যে দিনের পরিবেশের মধ্যে লালিত পালিত হয়েছে, সন্তানের উপরে মেহনত করে সন্তানকে দিনদার বানানো হয়, তখন বলতেছেন যে ভাই এই সন্তান তার জন্য সে এই সন্তান ইসলামের খাদেম হিসাবে দুনিয়াতে জীবনযাপন করবে, এই সন্তান ইসলামের খাদেম হবে, ইসলাম তার দ্বারা দুনিয়ার মধ্যে ছড়াবে, ইসলামের খেদমত করবে এবং দুনিয়ার মানুষের জন্য একটা শান্তিময় ব্যক্তি হবে। বলতেছেন যে ভাই মা বাপ তার দ্বারা শান্তি পাবে, মা বাপ তার দ্বারা ইজ্জত পাবে। বলতেছেন যে ভাই মা বাপের দেশ ঠান্ডা হবে। বলতেছেন যে হাদিসে পাকের মধ্যে আসছে মা বাপের পায়ের নিচে মানুষের সন্তানের বেহেশত। হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি কত বড় ইমাম, তিনি বলতেছেন যে সারাদিন দিনের কাজ কিতাব ইত্যাদি, বলতেছেন যে ভাই মেহনতের পরে রাত্রে মায়ের খেদমত করতেন, কখনো মায়ের মাথায় তেল লাগাইতেন, কখনো পায়ের মধ্যে তেল লাগাইতেন। বলতেছেন যে ভাই তেল লাগাইতে লাগাইতে এমন অবস্থা হইতো কখনো মায়ের পায়ের তালুকে চুমা দিতে আরম্ভ করতেন, মা বলতেন, হে সন্তান, হে ইমাম, হে শাফি, হে শাফি, তুমি এত বড় ইমাম, তুমি আমার পাও চুমা দিতেছ, আমার তালুকে চুমা দিতেছ। বলতেছেন যে ভাই, হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে আম্মা জান, আমি আপনার পাওকে চুমা দিতেছি না, আমি জান্নাতকে চুমা দিতেছি। বলতেছেন যে ভাই, এরকম ব্যক্তি কখন হয়, যখন মা বাবা ওই সন্তানের উপরে মেহনত করে সন্তানকে দিনদার বানায়, সন্তান দিনের উপরে লালিত পালিত হয়, ইমান শিখে, ইমানের পরিবেশে লালিত পালিত হয়, সন্তান তো মা বাবার নিকটে ইমানের আমানত, এই আমানত যখন নাকি মেহনত করে আমানতকে ঠিক রাখা হবে, দিনদার বানানো হবে, দিন শেখানো হবে, এই ব্যক্তির জুবান দিয়ে দিনের কথা বাহির হবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো মানুষের কোনো কষ্ট হবে না। বরং বলতেছেন যে ভাই, এই ব্যক্তি, এই সন্তান ইসলামের খাদেম হবে এবং তার দ্বারা মা বাবা শান্তি পাবে, দুনিয়ার মানুষ শান্তি পাবে, আর এর দ্বারা দুনিয়ার মধ্যে শান্তি আসবে। আর যদি নাকি মা বাবা সন্তানকে ইমান শিখানোর পিছনে না লাগে, দিনদার বানানোর পিছনে না লাগে, তাকে দিনদার না বানানো হয়, তাদেরকে ইমানদার না বানানো হয়, বলতেছেন যে তার খাওয়া দাওয়ার পিছনেই রাখছে, তার কাপড় ইত্যাদির পিছনেই রাখছে, তার জরুরত ইত্যাদির পিছনেই রাখছে। একদিন সে বড় হয়ে বলতেছেন যে ভাই, সে দুনিয়ার রোবে পড়বে, দুনিয়ার জিনিসের রোবে পড়বে, দুনিয়ার রোবে পড়ে এমন অবস্থা হবে, কখনো মাকে মাকে কতল করতেছে, মাকে শেষ করতেছে, কখনো আব্বাকে শেষ করতেছে, আজকে দুনিয়ার জন্য ভাই ভাইকে শেষ করতেছে, আপনজন আপনজনকে শেষ করতেছে। বলতেছেন যে ভাই, দুনিয়ার মানুষের অবস্থা থাকবে না, তখন দুনিয়া একটা হিংস্র জানোয়ারে পরিণত হয়ে যাবে। বলতেছেন যে ভাই, মানুষের মধ্যে যদি নাকি মানুষকে মানুষ বানাইবার জন্য মেহনত না হয়, বলতেছেন যে মানুষকে ইমানদার বানানোর জন্য মেহনত না হয়, তখন এই মানুষ এমন রূপ ধারণ করবে, বলতেছেন যে এমন হিংস্র জানোয়ার হবে, হিংস্র জানোয়ার পর্যন্ত তাদের হিংস্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে আল্লাহর নিকটে। বলতেছেন যে ভাই, এই মানুষ মানুষের নিকটে বড় আমানত, তাদেরকে মেহনত করে দিনদার বানানো, এটা মানুষের জিম্মাদারি, মা বাপের জিম্মাদারি, পরিবেশের জিম্মাদারি। আর দোস্ত, ये ईमान घरों के ऊपर बैठ करके नहीं बनता, ये ईमान ट्रेनिंग सेंटर जो कायम है तरबियत गाहों के सिलसिले में, वहां ये ईमान नहीं बनेगा, ईमान बाजारों में नहीं बनेगा, ईमान हमारी दुकानों पर ये नहीं बनेगा। ये जगह तो वो है कि जहां हमारा ईमान तबाह हुआ है, हमारे अकीदे जहां लूटे गए, हमारे ईमान को जहां बखेर दिया गया, ये जगह तो वो है जहां हमारे ईमान को बर्बाद किया गया है। ईमान बनने की जगह अल्लाह के घर है, मस्जिदें हैं, और मस्जिदें सब बैतुल्लाह की तरफ है, और बैतुल्लाह जो है वो मरकज ईमान है, अल्लाह की कुदरत का मरकज है, अल्लाह रब्बुल इज्जत ने अपने कुदरत के मजाहे वहां किए हैं, वहां ईमान बनेगा। और उसी ईमान के बारे में हजरत इब्राहिम अलैहिस्सलाम से कहा गया कि वाज़िन फिन्नास, वाज़िन फिन्नास, हमें हज यात्रा पर हजारों वाला कुल जामिरी आती रमन कुल फजिन, हमें इब्राहिम अब पुकारो अपनी उस उम्मत को जिसको तुमने अल्लाह के से मांगा था, वो पूरी रूए जमीन के ऊपर अल्लाह के कलमे को लेकर के फिरे, सहराओं में, दरियाओं में, हवाओं में, तूफानों में, समंदरों में, गांवों में, जिस जहां भी बसरियत फिरे, वहां उस ईमान को लेकर के फिरे, जिस ईमान के इकामत दीन की मेहनत के लिए तुमने जिस उम्मत को मांगा था, अब उस उम्मत को पुकारो आए, और वो यहां बैतुल्लाह से ईमान को लेकर के जाए। बैतुल्लाह मजहरे कुदरत खुदावंदी है, यहां सिफत खल्क का मुजाहिरा हुआ, यहां सिफत रुबूबियत का मुजाहिरा हुआ, अल्लाह रब्बुल इज्जत ने यहां सिफत हिफाजत का मुजाहिरा किया, सिफत हिम्मत का मुजाहिरा किया। आओ और यहां आकर के अपना ईमान बनाओ, और यहां से ईमान को लेकर के दुनिया के कोने कोने में जाओ, फिर ये ईमान बैतुल्लाह से मस्जिदों के वास्ते से लेकर के अल्लाह के बंदे सहाबा किराम रिज़वानुल्लाह अलैहिम अजमईन, इन्होंने ये ईमान मस्जिदों में सीखा है, मस्जिदों में ईमान के हलके कायम किए जाते, और ईमान का हलका कायम करने के बाद फिर एक एक से मुलाकातें मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह करते हुए, जिस चीज को अपने अंदर दाखिल करना चाहते हो उसको वसीफते तबलीग दाखिल करो, वसीफते तबलीग दाखिल करो, यानी उसको उसकी दावत देना शुरू कर दो। सहाबा किराम रिज़वानुल्लाह अलैहिम अजमईन का शुरू से मामूल ईमान का हलका कायम किया, अब एक एक को दावत दी जा रही, जाकर के खुशामद करके ला रहे, मस्जिदों के फजाइल बयान करके उनको तरगीब देकर के उठाया जा रहा है, کوئی آدمی دین کی ایک بات سیکھنے یا سکھانے کے لیے مسجد کی طرف چلتا ہے تو اللہ پاک اسے ایک کامل حج کا ثواب عطا فرماتے. ہم ان فضائل کو سنا سنا کر کے اٹھا اٹھا کر کے آؤ جہاں بیٹھ جاؤ ہمارے ساتھ اپنے اللہ کے تذکرے کر لیں. ہمارا اللہ کیسا بڑا ہے, کیسا رحیم ہے, کیسا کریم ہے. ساری دنیا کی ماؤں کی محبتیں ایک جگہ جمع کر دی جائیں, وہ محبتیں جتنی جو جمع ہو کر کے ہوں گی خدا کی قسم اللہ کو اپنے گنہگار بندے سے اس ماں ان تمام ماؤں سے زیادہ محبت ہے. اللہ کی نظر میں اللہ کا وہ بندہ ان تمام محبتوں سے زیادہ محبوب ہے جو ساری محبتوں کو جمع کرنے کے بعد جو ہوتی ہے. تو اس لیے آؤ اپنے اللہ کی کریمی اور رحیمی. ایک عورت نے پوچھا حضور صلی اللہ علیہ وسلم سے کیا فرماتے ہیں اللہ کو اپنے بندوں سے ماں باپ سے زیادہ محبت. حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا ہاں. تو اس عورت نے جو ایمان لائی ہوگی کسی دوسرے کے ہاتھ کے اوپر, اس نے کہا کہ کوئی ماں پسند نہیں کرتی ہے کہ اپنے بچے کو آگ میں ڈالے, اللہ کو ماں باپ سے زیادہ محبت ہے. تو اے اللہ کے رسول اللہ کیسے برداشت کریں گے کہ اللہ کا بندہ آگ میں جائے. حضور صلی اللہ علیہ وسلم کی آنکھوں سے آنسو گرنے لگے. اللہ کی محبت کا ہم اندازہ نہیں کر سکتے. آؤ اس محبت کا تذکرہ بار بار کریں. اس محبت کے تذکرے سے ہمارا تعلق اللہ سے قوی ہوتا چلا جائے گا, مضبوط ہوتا چلا جائے گا. اس کی بڑائی کو بیان کریں اور سنیں. قیامت کے میدان میں حساب و کتاب کے وقت میں گناہ اعمال نامے کھولے جائیں گے. ایک آدمی لایا گیا, اس کا اعمال نامہ کھولا گیا, ایک طرف سے گناہ ہی گناہ, گناہ ہی گناہ. اللہ رب العزت اس کے گناہ سنتے سنتے اچانک فرشتے سے کہیں گے بس کرو جی, بس کرو, بہت ہو گیا. گناہ سنتے سنتے بس کرو. اب تک جتنے گناہ بیان کیے گئے ان سارے گناہوں کو نیکیوں سے بدل دیا جائے. اب جب یہ آدمی سنے گا کہ سارے گناہ نیکیوں سے بدل دیے جائے تو یہ جلدی سے بوکھلا کے کہے گا اللہ میاں ابھی اور باقی ہیں, ذرا وہ گناہ بھی گن لیے جائے تاکہ نیکیاں زیادہ ہو جائے. اللہ کی رحیمی اور کریمی کو آؤ بیٹھ کر کے سنیں تاکہ اللہ اذا تکرر الکلام ورسنے تقرر فی القلب. جب ایک بات بار بار کانوں سے ٹکراتی ہے تو پھر وہ دل کے اندر اتر جاتی ہے. صحابہ اکرام رضوان اللہ علیہ مجمعین کا ایمان یہاں بنا تھا, ان حلقوں کے ذریعے سے بنا تھا. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ, حضرت ابو ہریرہ رضی اللہ جا رہے گشت کر رہے, عبداللہ ابن رواحہ رضی اللہ تعالیٰ عنہ اس شدت سے کہ ایک صحابی ناراض ہو کے کہنے لگے حضور صلی اللہ علیہ وسلم سے کیا کہ اللہ کے رسول عبداللہ ابن رواحہ کون سے ایمان کی بات کر رہا ہے, کیا ہمارے پاس ایمان نہیں ہے؟ تو حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا اللہ عبداللہ ابن رواحہ کے اوپر رحمت نازل فرمائے, یہ اللہ کا وہ بندہ ہے کہ جو ایمان کے حلقے ایسے قائم کرنا چاہتا ہے کہ جن ایمان کے حلقوں کو دیکھ کر کے اللہ فرشتوں کے اوپر فخر فرماتے ہیں. یہ عبداللہ ابن رواحہ, عبی ابن کعب, معاذ ابن جبل, مفتی اعظم, یہ جلد صحابہ. اور یہ صحابہ کرام دوستو ہمارے حلق سے نیچے ہی نہیں اترتی بات. کیا ہو گیا ہے؟ اصل میں جسم جب صحت مند ہوتا ہے تو اسے بھوک کا احساس ہوتا ہے. اسی صورت سے ایمان میں جب کمال ہوتا ہے تو پھر ایمان مزید ہو اس کا اندر تقاضا پیدا ہوتا ہے. مومن وہ ہے کہ جو ہر لمحہ اپنے ایمان کے لیے بے چین رہتا ہے, اور منافق وہ ہے جسے اپنے ایمان کی کوئی فکر نہیں. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ جن کے بارے میں اگر میرے بعد کوئی نبی ہوتا تو وہ عمر ہوتے, ایسے ایمان کے پہاڑ کہ جن کے ایمان کی قسمیں کھائی جائیں, بستیوں میں تقسیم کر دیا جائے تو بستیوں کی نجات ہو جائے. یہ عمر فاروق رضی اللہ تعالیٰ عنہ اپنے خلافت کے زمانے میں حضرت حذیفہ رضی اللہ تعالیٰ عنہ سے فرماتے ہیں حذیفہ ہم تم سے یہ نہیں کہتے کہ وہ فہرست ہمیں دکھا دو, دے دو جو فہرست تمہیں منافقین کی اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے دی ہے, منافقین کی وہ فہرست ہمیں دے دو. ہم یہ تو نہیں کہتے لیکن حذیفہ ہم تم سے اتنا ضرور کہتے ہیں فہرست نکالو اور اس میں منافقین کو پڑھو, کہیں ان منافقین میں عمر کا نام تو نہیں آتا ہے. یہ حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ اپنے ایمان کا ایمان بین الخوف روزہ, ایمان تو نام ہی ہے امید و بیم کے درمیان کی چیز کا, ہم مطمئن ہیں. تو یہ کمال ایمان رکھنے والے لوگ جن کے ایمان کی اللہ نے تائید و توثیق کی, وہ ایمان والے گشت کر رہے ہیں, لگاتے کر رہے ہیں ان ایمان والوں پر جو کامل ایمان والے ہیں, لا کر کے خوشامد کر کے ان ایمان کے حلقوں میں جمع کر رہے ہیں جو کمال ایمان کے حلقے, اور جس کے اندر ایمان کے تذکروں کے ذریعے سے ہمارے ایمان میں اضافہ ہوتا ہے. تو عمر رضی اللہ تعالیٰ عنہ فرماتے ہیں, ہم جو تمہیں جوڑتے ہیں اس سے ہمارے ایمان کے اندر اضافہ ہوتا ہے. تو یہ ایمان صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کا ایسا بنا تھا ان مسجد کے اندر تربیت گاہ. آج ہماری تربیت گاہیں علیحدہ, مدارس علیحدہ, خانقاہیں علیحدہ, سب حضور صلی اللہ علیہ وسلم کے زمانے میں وہی مسجد نبوی, وہی مدرسہ بھی ہے, وہی خانقاہ بھی ہے, وہی تربیت گاہ بھی ہے, سب کچھ وہاں ہے. اور وہاں سے جو نمونے تیار ہوئے ہیں, خدا کی قسم وہ نمونے آج دنیا اب تک نہیں بلکہ قیامت تک وہ نمونے پیش کرنے سے قاصر ہے. ایسے نمونے تیار ہوئے ہیں اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کی مسجد کے اندر سے, انہی تعلیم کے حلقوں سے, انہی ایمان کے حلقوں سے. صحابہ فرماتے ہیں کہ اگر جنت اور جہنم ہمارے سامنے لا کے رکھ دیا جائے تو ہمارے ایمان میں ایک رائی کے دانے کے برابر بھی اضافہ نہیں ہوگا. تو بولتےسن جی بھائی ایمان ہمارا شکھر جنہ ایمان شکتے ہوئے بولتےسن جی بھائی ایمان شکب کو تھائے بولتےسن جی ہمارے جی پریبش ہمارا آسی وہی پریبش تو ایمان شکھر جگہ نا ব্যবসা বাণিজ্যের পরিবেশে, আমাদের ঘরের পরিবেশে, আমাদের সামাজিক পরিবেশে, বলতেছেন যে আমরা যে সবার মধ্যে আছি এখানে তো ইমান বনার জায়গা না, বরং ইমান নষ্ট হওয়ার জায়গা. ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা আছি, চাকরি বাকরির মধ্যে আমরা আছি, ক্ষেত খামারের মধ্যে আমরা আছি, ঘর বাড়ির মধ্যে আমরা আছি, এখানে আমাদের ইমান বনার জায়গা না. ইমান তো বনবে, ইমান তো বলতেছেন যে মানুষের ইমান বনবে মসজিদের পরিবেশে. মসজিদের পরিবেশে যখন মেহনত হবে তখন মানুষের ইমান বাড়বে, ইমান বনবে, দিলের মধ্যে ইমান বসবে. বলতেছেন যে ভাই যেহেতু মসজিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা এবং সমস্ত মসজিদগুলি বাইতুল্লাহর সাথে জোড়া, আল্লাহর ঘর বাইতুল্লাহ. বলতেছেন যে ভাই যেটাকে আল্লাহ হেদায়তের মার্কাজ বানাইছেন, যেটাকে আল্লাহ জাল্লা শানহু সৃষ্টির যেটাকে সৃষ্টির মার্কাজ বানাইছেন, এবং যেখানে আল্লাহ জাল্লা শানহু কোন উসিলা ছাড়া, কোন ব্যবস্থা ছাড়া আল্লাহ জাল্লা শানহু লালন পালন করার জোহর আর প্রকাশ করছেন, যেখানে আল্লাহ জাল্লা শানহু হেফাজতের একটা নমুনা আল্লাহ সেখানে কায়েম করছেন. বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানহুর বড় বড় কুদরতের জোহর আর প্রকাশ যেই বাইতুল্লাহর মধ্যে হয়েছে. বলতেছেন যে ভাই ওই বাইতুল্লাহকে আল্লাহ হেদায়তের মার্কাজ বানাইছেন. বলতেছেন যে ভাই ওই বাইতুল্লাহ থেকেই বলতেছেন যে ভাই দুনিয়ার মধ্যে হেদায়ত ছড়াইতেছে, সমস্ত মসজিদগুলির মধ্যে হেদায়ত যাইতেছে. বলতেছেন যে ভাই রহমত ছড়াইতেছে. এই জন্য মসজিদের পরিবেশে আসে যখন মেহনত করবে তখন মানুষের ইমান বনবে, ওই ইমান নিয়ে দুনিয়ার প্রান্তে প্রান্তে যাবে, দুনিয়ার কোনায় কোনায় যাবে, এক একটা ঘরের মধ্যে মেহনত করবে, দুনিয়ার মধ্যে ছড়াই পড়বে. যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেহনত করে মসজিদের পরিবেশে মেহনত করে ইমান বানাইছেন, এবং এক একজনকে গাস্ত করে করে মসজিদে মসজিদের পরিবেশে আনছেন, ইমানের হালকায় বসাইছেন, তাজিমের হালকায় বসাইছেন. সেখানে আল্লাহ পাকের বড়াই বড়ত্বের কথা আলোচনা হয়েছে যাতে ইমান বেড়ে যায়. বলতেছেন যে ভাই মসজিদের পরিবেশে আসছে, ইমানের কথা শুনছে, আল্লাহ পাকের বড়াই বড়ত্বের কথা শুনছে, আল্লাহ পাকের কুদরতার ক্ষমতার কথা শুনছেন, ওনাদের ইমান বাড়ছেন. বলতেছেন যে ভাই এক একজন মানুষকে গাস্ত করে ইমান শিখাইবার জন্য, দিন শেখানোর জন্য, আল্লাহ পাকের হুকুম শেখার জন্য. বলতেছেন যে ভাই কোনো ব্যক্তি যদি নাকি মসজিদের দিকে আসে, কোনো ব্যক্তি দিন শিখার জন্য, আল্লাহ পাকের হুকুমকে শিখার জন্য মসজিদের পরিবেশে আসে, ওই ব্যক্তি একটা কামের হজের সওয়াব পায়. বলতেছেন যে ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যাদের ইমান আল্লাহ পাকের নিকটে গ্রহণযোগ্য ইমান ছিল, যাদের ইমান পুরো উম্মতের জন্য নমুনা ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ইমানকে বানানোর জন্য, ইমানের মেহনতের জন্য কিরকম মেহনত করেছেন. বলতেছেন যে ভাই মসজিদের মধ্যে ইমানের হালকা কায়েম করতেন, গাস্ত করে করে এক একজনকে ইমানের হালকার মধ্যে বসাইতেন. হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি. বলতেছেন যে এনারা গাস্ত করে করে মসজিদের মধ্যে আনতেন, ইমানের পরিবেশে বসাইতেন, ইমানের হালকার মধ্যে বসাইতেন, ইমান শিখানোর বলতেছেন যে ভাই পরিবেশের মধ্যে নিজেও বসতেন, অন্যকে গাস্ত করে করতে আনতেন, যাতে নিজের ইমান তাজা হয়, নিজের ইমান মজবুত হয়। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু গাস্ত করতেছেন, বলতেছেন যে ইমানের মজলিসে আনার জন্য গাস্ত করতেছেন। দ্বিতীয় সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু কি ইমানের মজলিসের দিকে আমাদেরকে ডাকতেছে? আমরা তো ওই ইমান গ্রহণ করছি, আমরা তো ওই ইমান আনছি, আমরা তো আল্লাহর উপরে ওই আস্থার বিশ্বাস স্থাপন করছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে রাওহা এমন এক মজলিসের দিকে ডাকতেছে যেই মজলিসকে নিয়ে আল্লাহ জাল্লা শানহু ফেরেশতাদের উপরে গর্ব করেন, ফেরেশতাদের উপরে আল্লাহ জাল্লা শানহু ফখর করেন। বলতেছেন যে এমন পরিবেশের দিকে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু ডাকতেছেন। বলতেছেন যে ভাই হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন, কোন ব্যক্তি যদি নাকি কোন জিনিসের হাকিকত নিজের ভিতরে আনতে চায়, আনতে হয় ওই জিনিসকে সিফাতে তবলীগের সাথে করবে, তখন তার আল্লাহ জাল্লা শানহু ওই জিনিসের হাকিকত তার মধ্যে পয়দা করে দিবেন। আমরা যদি ইমানের হাকিকত হাসিল করতে চাই, ইমানের দাওয়াত দিতে দিতে ইমানের উপরে মেহনত করব, তো আল্লাহ ইমানের হাকিকত আমাদের ভিতরে পয়দা করে দিবেন, নামাজের হাকিকত আমাদের ভিতরে পয়দা করে দিবেন। এজন্য বলতেছেন যে ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওই ইমানের মজলিসের মধ্যে বসাইবার জন্য বাহিরে গাস্ত করতেছেন, মসজিদের মধ্যে ইমানের হালকা হইতেছে, ইমানের মজলিস হইতেছে, তাজিমের হালকা হইতেছে, তাজিমের মজলিস হইতেছে, এখানে তরবিয়তের মজলিস হইতেছে। বলতেছেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে এমন এক জায়গা ছিল যেই জায়গার মধ্যে বলতেছেন যে ইমানওয়ালা বনতেছিলেন, দিনদার বনতেছিলেন। বলতেছেন যে ভাই এখানে তরবিয়তের হালকা হইতেছিল, এখানে ইমানের হালকা হইতেছিল, এখানে তালিমের হালকা হইতেছিল, দিন শিখা হইতেছিল, দিন শিখানো হইতেছিল। ওই মসজিদের পরিবেশে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তৈরি হয়ে পুরা দুনিয়ার মধ্যে ছড়াই করছেন, পুরা দুনিয়ার মধ্যে মেহনত করছেন। বলতেছেন যে ভাই ওনাদের ইমানের অবস্থা এত মজবুত হওয়া সত্ত্বেও প্রত্যেকে নিজের ইমানের ব্যাপারে এত ভয় রাখতেন, এত ভয় করতেন, না জানি আমার ইমানের মধ্যে কোনো কমি হয়ে যায়, ইমানের উপরে কেমন ভয় করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি বলতেছেন যে ভাই একজন কামেল ইমানওয়ালার ইমানের নিদর্শনে হয়েছে, নিজের ইমানের ব্যাপারে সে ভয় করতে থাকবে। বলতেছেন যে ভাই আল্লাহকে ভয় করতে থাকবে, নিজের ইমানের উপরে তুষ্ট হবে না, নিজের ইমানের ব্যাপারে ভয় করতে থাকবে, আর মুনাফিক তার ইমানের ব্যাপারে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। বলতেছেন যে ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি জানার ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমাইছেন, আমার পরে যদি নবী হইতো আল্লাহ জাল্লা শানহু ওমরকে নবী করে দুনিয়াতে পাঠাইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আরো কত বাণী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের খিলাফতের জামানায় হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে ডাকি বলতেছেন, হে হুযাইফা, আমি জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নিকটে সমস্ত মুনাফিকদের দৃষ্টি দিয়ে দিছে, আমি এই কথা বলি না, সমস্ত মুনাফিকদের দৃষ্টি আমাকে শোনাও, সবাইকে আমাকে শোনাও, সবার ব্যাপারে আমি জানতে পারি, আমার কোনো দরকার নাই, আমি শুধু তোমার থেকে এতটুকু জানতে চাইতেছি ওই দৃষ্টির মধ্যে আমি অমরের নাম আছে কিনা। বলতেছেন যে ভাই ইমানের ব্যাপারে এত ভয় করতেন, ইমানের ব্যাপারে এত ভয় থাকতো, ইমানের ব্যাপারে এত ভয় করতেন। বলতেছেন যে ভাই এই ওমরের মতো সাহাবি রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি ওই ইমানের মজলিসে বসে ইমানের আলোচনা শুনে আল্লাহ জাল্লা শানহু তিনি রহমান আর রহিম, তিনি দয়ালু, তিনি ক্ষমতাবান, তিনি রহমান আর রহিম, তিনি দয়ালু। বলতেছেন যে ভাই সমস্ত মায়ের যদি নাকি মহাব্বতকে একত্রিত করা হয়, একত্রিত হওয়ার পরে ওই পরিমাণ হবে না যেই পরিমাণ আল্লাহ জাল্লা শানহুর একটা গুনাগার বান্দার সম্বন্ধে মহাব্বত। বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানহু গুনাগার বান্দার ব্যাপারে অপেক্ষা করেন, এই বান্দা কখন আমার দিকে ফিরবে, আমার নিকটে তওবা করবে, আল্লাহ জাল্লা শানহু তাকে মাফ করে দেওয়ার অপেক্ষা করতে থাকেন। বলতেছেন যে ভাই এই কথাগুলি যখন ইমানের মজলিসে আলোচনা হবে, আল্লাহ পাকের রহমান আর রহিমের কথা, আল্লাহ পাকের বড়াই আর বড়ত্বের কথা, আল্লাহ জাল্লা শানহুর মহব্বত আর দয়ার কথা যখন ইমানের মজলিসে আলোচনা হবে, তখন শূন্যওয়ালা এবং বোনেওয়ালাদের ইমান বাড়তে থাকবে। একজন মহিলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসছেন, আসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জুবানে শুনছি সমস্ত মায়ের মহব্বত একত্রিত করবে যেই পরিমাণ হবে, এর চেয়ে বেশি পরিমাণ আল্লাহ জাল্লা শানহুর এক একটা বান্দার প্রতি। এই বন্ধা মা তো কখনো সন্তানকে আগুনে পোড়াইতে চান না, আগুনে ফেলবে, আগুনে পড়বে, কখনো মা এটা বরদাস্ত করতে পারে না, তো আল্লাহ কিভাবে বরদাস্ত করবে তার বন্দা আগুনে পড়বে। বলতেছেন যে ভাই, ওই মহিলার এই কথা শুনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারকে পানি চলে আসতে কান্না আরম্ভ করছেন। বলতেছেন যে ভাই, যখন ইমানের কথা আলোচনা হবে, আল্লাহর বড়াই বরাতের কথা আলোচনা হবে, মসজিদের মাহলের মধ্যে, মসজিদের পরিবেশে ইমানের হালকা হবে। বাহির থেকে গাস্ত করে করে এক একজন ব্যক্তিকে খুশামত করে করে আল্লাহ পাকের বড়াই বরাতের কথা বলে বলে, আল্লাহ পাকের দয়া আর মেহরবানির কথা বলে বলে যখন এই ইমানের মসজিদে আনা হবে, তাদেরকে ইমানের কথা শোনানো হবে, শুনতে শুনতে বলতে বলতে এক একজন বলতেছেন যে ভাই, ইমানওয়ালার ইমান বাড়তে থাকবে, ইমান পরিপূর্ণ হইতে থাকবে। যেরকম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ইমানের মজলিসে বসে বসে নিজের ইমানকে বানাইছেন, নিজের ইমানকে মজবুত করছেন, নিজের ইমানকে শক্তিশালী করছেন। বলতেছেন যে ভাই, আজকে ওই কথাই বলা হইতেছে, আমরা মসজিদের পরিবেশে আসি, আমরা আমাদের বিভিন্ন মসজিদ থেকে, বলতেছেন যে ভাই, বিভিন্ন শোভা থেকে আমরা বাহির হয়ে যখন মসজিদের পরিবেশে আসব, মসজিদের মধ্যে ইমানের হালকা কায়েম হবে এবং এক একজন উম্মতকে, এক একজন ব্যক্তিকে খুশামত করে মসজিদের পরিবেশে আমান আনা হবে, ইমানের হালকার মধ্যে বসানো হবে, তখন আমাদের ইমান বলতে থাকবে, আর এই ইমান বড়া, এই বড়া ইমান নিয়ে দুনিয়ার মধ্যে ফিরতে থাকবো, তখন আল্লাহ জাল্লা শানহু দুনিয়ার সমস্ত বেঈমানিকে খতম করে দিবেন, দুনিয়ার সমস্ত বদ্দিনীকে খতম করে দিবেন। এই জন্য বলা হইতেছে, আমরা আমাদের সময়কে ফারিক করে মসজিদের পরিবেশে আসি। দোস্তো, বুজুর্গো, ঈমান কে বননে কি জগা মসজিদে হ্যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জমানে মে সুবহ সে শাম তক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জমানে মে সুবহ সে শাম তক মসজিদ নববী আমালে দাওয়াত সে কায়েম রহতি থি। ঈমান কে হালকে ভি চল রহে হ্যায়, কুরআন কে সিখনে ও সিখানে কে হালকে ভি চল রহে হ্যায়। তো আদমি জিস মকসদ কে লিয়ে মসজিদ মে আতা, উসে ও মকসদ পুরা হোতা। কুরআন সিখনা চাহতা হ্যায় তো ইয়ে হালকা হ্যায়, ঈমান সিখনা চাহতা হ্যায় তো ইয়ে হালকা হ্যায়, দাওয়াত কি মেহনত কে উপর আনা চাহতা হ্যায় তো ইয়ে হালকা হ্যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জমানে মে এক তরফ তো ইয়ে হালকা জো মসজিদ কে অন্দর সুবহ সে শাম তক কায়েম হো রাহা করতে থে, দূসরি তরফ মসজিদ কে অন্দর আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিদমত মে কবাইল কে اور وہ آ کر کے پوچھتے تھے کہ ماذا تقول یا رسول اللہ صلی اللہ علیہ وسلم، اے اللہ کے رسول آپ کیا ارشاد فرماتے ہیں، تو حضور صلی اللہ علیہ وسلم ایمانیات سمجھاتے، حشر و نشر، جنت و جہنم، یہ ساری باتیں ان کے سامنے جب آتی تو وہ متاثر ہوتے، ایمان قبول کر لیتے۔ اس کے بعد پھر حضور صلی اللہ علیہ وسلم، مائک تمہارا چل نہیں رہا ہے، حضور صلی اللہ علیہ وسلم چل گیا، حضور صلی اللہ علیہ وسلم ان کو سمجھاتے تو وہ متاثر ہوتے، ایمان قبول کر لیتے۔ اس کے بعد حضور صلی اللہ علیہ وسلم ان کو صحابہ کے اوپر تقسیم کر دیتے کہ دین تو انہوں نے قبول کر لیا ہے، لیکن اب دین جا کے سکھلاؤ، دین سکھلاؤ، دین کی محنت سکھلاؤ، اور اس کے ساتھ ہی ساتھ ان کو کھانا بھی کھلاؤ۔ یہ تین کام صحابہ کرام رضوان اللہ علیہ اجمعین کے ذمہ تھے۔ صحابہ کرام رضوان اللہ علیہ اجمعین اپنی بساط پر جس کو جتنی بساط ہوتی اتنے وہ آدمی لے کر کے مہمانوں کو لے کر کے جاتا، اور ان کی خدمت کیا کر رہے ہو بیچ میں تم لوگ، یہ سب گڑبڑ ہوتا ہے۔ جس کی جتنی بساط ہوتی وہ لے کر کے اتنے مہمان جاتا، کوئی ایک، کوئی دو، کوئی چار، کوئی چھ۔ یہ جو ہم کتاب کے تعلیم کے حلقوں میں بیٹھ کر کے سنتے ہیں کہ ایک صحابی اپنے گھر پہنچے، پوچھا گھر میں کچھ ہے، کہا بچوں کے لیے ہے، تو انہوں نے کہا سنا دو بچوں کو مہمان کو کھانا کھلا دیا جائے گا, منہ چلاتے رہیں گے, چراغ بجھانے کے ٹھیک کرنے کے بہانے بجھا دینا. تو انہوں نے ایسا کیا, مہمان نے کھا لیا. حضور صلی اللہ علیہ وسلم کی خدمت میں صبح جب حاضر ہوئے تو حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ رات کو تمہاری میزبانی اللہ کو بہت پسند آئی. انہوں نے عرض کیا کہ اللہ کے رسول, ہم نے تو کسی کو بتایا نہیں, آپ کو کیسے پتا چل گیا؟ تو حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ جس اللہ کے لیے تم نے چھپایا تھا اسی اللہ نے ہمیں بتا دیا ہے, اور ہمیں کو نہیں بلکہ قیامت تک کے لیے. وہی اسر العلان فتیم و نوکان ابھی خطاصہ. تو صحابہ کرام اپنی وساط پر مہمانوں کو لے جاتے اور لے جا کر کے ان کو دین سکھلاتے, دین کی محنت سکھلاتے, اور ساتھ میں ان کی ضیافت بھی کرتے. حضرت سعد ابن عبادہ رضی اللہ تعالیٰ عنہ مدینہ منورہ کے رئیس انصار میں سے ہیں. یہ روزانہ مسجد نبوی سے 80-80 صحابہ کو لے کر کے جاتے تھے اور ان کا پورے ترتیب قائم کی, یہ قرآن کا حلقہ ہے, یہ تعلیم کا حلقہ ہے, یہ ایمان کا حلقہ ہے, یہ دین کے سیکھنے کا حلقہ ہے, اس کے ساتھ کھانے کا پورا نظام ان کے یہاں چلتا. تو مسجد نبوی میں وہ چاروں کام ہو رہے تھے, دعوت دین اللہ, تعلیم و تعلم, اذکار و عبادات اور خدمت, یہ سارے کام مسجد نبوی میں. اور ایک طرف ایمان کے حلقے قائم کیے جا رہے ہیں, گشت کر کے ملاقاتوں کے ذریعے سے ایک ایک کو لایا جا رہا ہے, اور لا کر کے یہاں مسجد کے اندر ہمارے, جس کو ہمارے بڑے آج کہتے ہیں کہ مسجد کے اندر ہمارے دعوت قائم کرتے ہوئے مسجد کے باہر ایک ایک ایمان والے کو ملاقات کر کے نقد اٹھا اٹھا کر کے مسجد کے اندر لانا اور ایمان کی ان حلقوں میں جوڑنا. یہ ملاقاتیں بڑا ملاقات نہیں ہے کہ جا کر کے وہاں گھر پہ بیٹھ کے ملاقات کر لو. اگر ایسے ہی ہوتا تو حضرت ابو ہریرہ بازار سے آدمی بھیج رہے ہیں کہ جاؤ, حضور صلی اللہ علیہ وسلم کی میراث تقسیم ہو رہی ہے, وہاں جاؤ, تم کہاں یہاں بازاروں میں کھڑے ہوئے ہو؟ وہ لوگ چلے گئے نقد اٹھ کر کے, اور جا کر کے وہاں دیکھا کہ تعلیم کے حلقے ہو رہے ہیں, ایمان کا حلقہ چل رہا ہے, سیکھنے سکھانے کا حلقہ چل رہا ہے. وہ لوگ کیا گئے اور ابھی یہ رش کر رہے ہیں. اب ہو رہا کہاں میراث تقسیم ہو رہی تھی, کیا ہو رہا تھا؟ یا تعلیم کے حلقے ہو رہے تھے, ایمان کے حلقے ہو رہے تھے. تو فرمایا, اور نبی کی میراث کیا تم چاہتے ہو دینار و درہم ہے؟ ان الانبیاء لم یورثوا دینارا ولا درہما. انبیاء علیہ الصلوۃ والسلام دینار و درہم کا وارث نہیں بنایا کرتے تھے. یہی تو ہے وراثت انبیاء علیہ الصلوۃ والسلام کی. تو نقد اٹھا اٹھا کر کے مسجد کے اندر لانا, تشکیل ماحول چاہتی ہے, اور یہ ماحول مسجد کے اندر ہے. بازار میں تشکیلیں نہیں ہوا کرتی, بازار میں تو اتنی ظلمت ہے. مولانا ریاض صاحب رحمۃ اللہ علیہ فرماتے ہیں, اتنی ظلمت ہے بازار میں, اگر لوگوں کو پتہ چل جائے تو لوگ اس ظلمت کی نحوست کی وجہ سے بازار جانا چھوڑ دیں گے. دلی والے کہا کرتے تھے اس زمانے میں کہ حضرت جی رحمۃ اللہ علیہ ہم لوگوں سے بازار کی اتنی ظلمتیں بیان کرتے تھے کہ ہم لوگ بازار جاتے ہوئے ڈرنے لگے, کہیں ایسا نہ ہو کہ ہم دکان کے اوپر بیٹھے ہوئے ہوں, خدا کی طرف سے کوئی پکڑ آ جائے. تو بولتے ہیں جی بھائی, ایمان حلقہ قائم کرے, ایمان کے بانانو এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জমানায় মসজিদের মধ্যে ইমানের হালকা হইতো. মসজিদে নববীর মধ্যে বলতেছেন যে ভাই, ইমানের হালকা, তালিমের হালকা, শিখন শিখানের হালকা, জিক্র তেলাওয়াতের হালকা হইতো. বলতেছেন যে ওই ইমানের পরিবেশের মধ্যে ইমান শিখতেন, ইমান পরিবেশের মধ্যে আসে শিখতে হয়, মেহনত করে শিখতে হয়। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমলের দ্বারা আবাদ ছিল, ইমানের হালকা দ্বারা, তালিমের হালকা দ্বারা আবাদ ছিল। যা যারা ইমান শিখার জন্য তারা ইমানের হালকা বসতেন, যারা দিন শিখা দিনের কোনো বলতেছেন যে দিনের কোনো জিনিস শিখার জন্য তারা তালিমের হালকায় বসতেন। বলতেছেন যে ভাই, যারা দাওয়াত শিখার জন্য দাওয়াতের হালকা বসতেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মসজিদ আমলের দ্বারা আবাদ ছিল, ইমানের হালকা দ্বারা, তালিমের হালকা দ্বারা। বলতেছেন যে ভাই, শিখন শিখানের হালকা দ্বারা মসজিদে নববী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবাদ ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকতেন। বলতেছেন যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দূতরা আসতো, বিভিন্ন কবিরা থেকে তাদের প্রতিনিধি আসতো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসে, তারা জিজ্ঞাসা করতেন যে আপনি কোন জিনিসের দিকে মানুষকে দাওয়াত দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় দিতেন, আল্লাহ পাকের গুণাবলী বর্ণনা করতেন, আল্লাহ পাকের হুকুমে হুকুমের দিকে ডাকতেন। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তারা ইসলামের দিকে আকৃষ্ট হইতে হইতেন এবং তারা ইসলাম গ্রহণ করতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুসলমান বানায়, তাদেরকে দিন শিখাইবার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের নিকটে বন্টন করে দিতেন। বলতেছেন যে ভাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন, তাদের দিন শেখানোর ব্যবস্থা করতেন। বলতেছেন যে ভাই, তাদেরকে দিন শেখানো, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের জরুরিয়াতের ব্যবস্থা, তাদের দিন শেখানোর ব্যবস্থা সবটাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন করতেন। বলতেছেন যে ভাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভাগ করে দিতেন, সাহাবায়ে কেরাম নিজ নিজ ঘরে নিয়ে যাইতেন। আজকে যে ঘটনা আমরা পড়ি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিতেন, এক সাহাবী মেহমানকে নিজের ঘরে নিয়ে গেছেন, ঘরের মধ্যে যাই জিজ্ঞাসা করতেন ঘরে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে, বিবি বললেন যে বাচ্চাদের জন্য কিছু খানার ব্যবস্থা আছে, আমাদের জন্য কোনো ব্যবস্থা নাই। ওই সাহাবী বললেন আজকে বাচ্চাকেও খাওয়ানো যাবে না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান আছে, আজকে মেহমানকেই খাওয়াইতে হবে, বাচ্চাকেও খাওয়ানো যাবে না। বলতেছেন যে ভাই, স্বামী স্ত্রী পরামর্শ করে সমস্ত খানা মেহমানকে খাবার জন্য ব্যবস্থা করছেন, এমনকি চেরাতকে পর্যন্ত নিবেদন দেওয়া হয়েছে মেহমান খানা খায়ে। বলতেছেন যে ভাই, সমস্ত খানা মেহমানে খাইছেন, রাত্রিতে এইভাবে যাপন হয়েছে। সকালে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাওয়া হয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে সাহাবি, তোমার রাত্রের আমলকে আল্লাহ পছন্দ, আল্লাহ বড় পছন্দ করছেন। ওই সাহাবি আশ্চর্য হয়ে গেলেন, বলে আমি আমার বিবি আর মেহমান ছাড়া তো তৃতীয় কোনো ব্যক্তি জানেন না। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তিনজন ছাড়া তো আর কেউ জানেন না। বলতেছেন যে আপনাকে কে জানাইলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে ওই আল্লাহ জানাইছেন, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি আমল করছো ওই আল্লাহ আমাকে জানাইতেছেন। বলতেছেন যে শুধু জানাইছেন তা না, কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করেছেন ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। বলতেছেন যে ভাই, এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এক একজনকে ইমান শিখাইবার মজলিস কায়েম করতেন মসজিদের মধ্যে। মসজিদে নববীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইমানের হালকা চলত, তালিমের হালকা চলত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন আসত তাদেরকে ইমান শিখাইবার জন্য, তাদেরকে দিন শিখাইবার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের হাওলা করে দিতেন, তাদের নিকটে দিয়ে দিতেন। বলতেছেন যে ভাই, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু আনসারে মদিনার একজন ধনী সাহাবি, তিনি এক একদিন 80-80 জন সাহাবিকে নিয়ে যাইতেন এবং তাদের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতেন, তাদেরকে ইমান শেখানোর জন্য ব্যবস্থা করতেন, তাদেরকে দিন শেখানোর জন্য ব্যবস্থা করতেন। বলতেছেন যে ভাই, সেখানে ইমানের হালকা হইতো, সেখানে দিন শেখানোর হালকা হইতো, সেখানে দাওয়াত শেখানোর হালকা হইতো। বলতেছেন যে এরকম এক পরিবেশ ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে, এরকম পরিবেশ ছিল। বলতেছেন যে ভাই, ওই পরিবেশে বলতেছেন যে ওনারা ইমান শিখতেন, ওই পরিবেশে দিন শিখতেন, ওই পরিবেশের মধ্যে দাওয়াত শিখতেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তালিমের হালকা, ইমানের হালকা, ইমানের মজলিস হইত এবং এক একজন ব্যক্তিকে এক একজন ব্যক্তিকে খুশামত করে। বলতেছেন যে ভাই, ওই ইমানের পরিবেশে আনা হইত, এক একজন এক একজন ব্যক্তির সাথে জিয়ারত হইত, এক একজন ব্যক্তিকে সাক্ষাৎ করে। বলতেছেন যে ভাই, তাদেরকে তাকে তার পরিবেশ থেকে ফারিক করে ইমানের পরিবেশে বলতেছেন যে তালিমের হালকায়, ইমানের হালকায় আনা হইতো। আজকে আমাদের বড়াই যে আমাদেরকে বলেন, বলতেছেন যে আমাদের বড়রা এই কথা বলেন মসজিদের মধ্যে ইমানের হালকা কায়েম করে, মসজিদের মধ্যে তাজিমের হালকা বায়ু কায়েম করে এবং আশেপাশে এক একজনের সাথে সাক্ষাৎ করে, জিয়ারত করে ওই ওই ব্যক্তিকে তার পরিবেশ থেকে উঠাই মসজিদের পরিবেশে আনি। বলতেছেন যে ভাই, আজকে শুধু সাক্ষাৎ করা, শুধু সাক্ষাতের জন্য না, সাক্ষাৎ করা তো তাকে খুশামত করে মসজিদের পরিবেশে আনার জন্য, ইমানের হালকায় বসানোর জন্য, তালিমের হালকায় বসানোর জন্য শুধু সাক্ষাৎ নয়। বলতেছেন যে ভাই, তাকে তো খুশামত করে তার পরিবেশ থেকে মসজিদের পরিবেশে আনি ইমানের হালকায় বসানোর জন্য, যাতে ইমানের কথা শুনে তার ইমান মজবুত হয়, তার মধ্যে ইমানের প্রেরণা জাগে, তার মধ্যে দিন শিখান আর দিন শিখানার শিখানির প্রেরণা জাগে, তার মধ্যে দাওয়াতে বলতেছেন যে আগ্রহ থাকা হয় দাওয়াত শিখে। বলতেছেন যে ভাই, আজকে এক এক পরিবেশ থেকে, বলতেছেন যে ভাই, বাজারের পরিবেশ থেকে মানুষকে মসজিদের পরিবেশে আনার মেহনত, আমাদের বলারা যে বলতেছেন মসজিদের মধ্যে বলতেছেন যে আমলের পরিবেশ কায়েম করে ইমানের মসজিদ কায়েম করে এক একজনকে বাজার থেকে আনা, বলতেছেন যে ভাই এটা শুধু আমাদের কথা না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের আমল, বড় বড় সাহাবার আমল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারে যায় গাছ করতেছেন, বাজারে যায় দাওয়াত দিতেছেন, হে বাজারবাসী তোমরা বাজারে কেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ মসজিদে নববীতে বন্টন হইতেছে, তোমরা যাও ওই মিরাজকে তোমরা নিয়ে আসো। বলতেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মত সাহাবী বাজারের মধ্যে গাস্ত করতেছেন, একবার গাস্ত করে ক্ষান্ত করেন নাই, মানুষ গাস্ত করতেই ছিলেন, গাস্ত করতেছিলেন, তারা বাজার থেকে যায় মসজিদে নববীতে, দেখলেন সেখানে তার ইমানের মজলিস, সেখানে তাজিমের মজলিস, তারা ফিরে আসছে, আসে বললেন যে হে আবু হুরায়রা আপনি বলছেন মসজিদে নববীতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ তাকসিম হইতেছে, সেখানে তো মিরাজ কিছু নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন আরে তোমরা কি বুঝছো, নবীদের মিরাজ কোন সম্পদ হয় না, নবীদের মিরাজ কোন হীরা জওহার মণিমুক্ত হয় না, নবীদের ওয়াইন্নাল আমবিয়া রাম্মিয়ার রিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়াইন্নামা বাররাতুল ইলমা। বলতেছেন যে আমবিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম উম্মতকে ওয়াইমের মিরাজ দিয়া গেছেন, ওই মিরাজ তাকসিম হইতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মত সাহাবী গাস্ত করতেছেন, বলতেছেন যে ভাই আজকে আমরাও আমাদের মসজিদের মধ্যে ইমানের মজলিস কায়েম করে এক একজন ভাইকে খোশামত করে ইমানের মজলিসে আনবো, তাকে ইমানের মজলিসে বসাবো, তাকে তালিমের মজলিসে বসাবো, বাজারের পরিবেশ থেকে তাকে বাহির করে আনি, মসজিদের পরিবেশে বসাই, তাকে ইমানের কথা শোনাই, তাকে তো তশকিল করবো, তৈয়ার করবো। বলতেছেন যে ভাই বাজার এত এত অন্ধকারের জায়গা, হযরত এমন বাজারের অন্ধকারের কথা বলতেন, বাজার এত অন্ধকার এত অন্ধকার, বলতেছেন যে যারা শুনছেন তারা এই কথা বলতেন, এমন বলতেন এমন বলতেন আমার আমরা ভয় পাই যেতাম যে না জানি বাজারে গেলে আমাদের কোনো আল্লাহর পক্ষ থেকে বড় সকাল আসে যায়, এজন্য আমরা ভয়ে আতঙ্কে থাকতাম। বলতেছেন যে ভাই ওই বাজারের পরিবেশ থেকে গাস্ত করে করে মসজিদের পরিবেশে আনা, মসজিদের পরিবেশে বসাই, ইমানের মজলিসে বসাই, তালিমের হালকায় বসাই, ইমান শেখানো, দিন শেখানো। বলতেছেন যে ভাই এটা আমাদের বড়রা বলতেছেন এরকম মেহনত করে যখন নাকি আমরা এরকম মজলিস কায়েম করব, মসজিদের পরিবেশে আনবো, আমাদের ইমান বনবে, আমাদের দিন আমরা দিন শিখবো। বলতেছেন যে ওই দিন আর ইমান নিয়ে আমরা দুনিয়ার মধ্যে ছড়াবো। বলতেছেন যে ভাই এরই মেহনতের কথা বলা হইতেছে। মসজিদে নববী 24 ঘন্টে ইনি আমালে দাওয়াত সে আবাদ রহতি, সাহাবায়ে কেরাম নে হামসে তো 2.5 ঘন্টে কি বাত কহি জাতি হে, 24 ঘন্টে মে ওয়া 24 কে 24 ঘন্টে আবাদ রহতি থি ইনি আমাল কি ওয়াজহ সে। মসজিদে নববী কে আন্দর সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন নে আপনি তরতিবে কায়েম কি থি, আধা দিন মসজিদে নববী কা, আধা দিন আপনে কারোবার কা, আধি রাত মসজিদে নববী কি, আধি রাত আপনে ঘর কি বচ্চো কি, কমাইয়ों के नक्शे टूटते चले गए लेकिन ये तरतीब कायम रही। यहां तक कि एक वक्त वो आया कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के पीछे सहाबाए किराम रिजवानुल्लाह अलैहिम अजमईन की नमाज की हालत में पूरी पूरी सफे फाके और भूख से तंग आकर के बेहोश होकर के पूरी की पूरी सफे लौट जाती थी, बेहोश होकर गिर जाती। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम एक एक के पास तशरीफ लाते नमाज के बाद और तसल्ली देते और यूं फरमाते कि मेरे दोस्तों अगर तुम्हें मालूम हो जाए कि अल्लाह तुम्हें इस वाके के ऊपर क्या देंगे तो तुम तमन्नाएं करोगे कि काश ये फाका हमारी पूरी जिंदगी में आम कर दिया जाए। हर घर, कोई घर मदीने का ऐसा नहीं था जिसमें नौबत बनौबत फाका ना गया हो। तशरीफ लिए जा रहे थे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम, हजरत हसनैन के रोने की आवाज आई, अल्लाह तशरीफ ले गए, गोद में उठाया, बारी बारी बच्चों के मुंह में जुबान देकर के कहा बेटा इस जुबान को चूस करके अपनी हलक पर कर लो। हुजूर के घर वालों के ऊपर ये हालात गुजरे हैं लेकिन ये तरतीब कायम रही मस्जिद की आबादी की, दीन के सीखने सिखाने की। एक दिन वो आया कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बैठ के नमाज पढ़ रहे थे, हजरत अबू हुरैरा हैरत हुई क्या हो गया, نماز کے بعد پوچھا کہ اللہ کے رسول آپ کھڑے ہو کر کے کیوں نماز پڑھ رہے ہیں جبکہ آپ آدھی ہیں؟ آپ نے فرمایا کہ ابو ہریرہ بھوک کی وجہ سے اتنا کمزور ہو گیا ہوں کہ کھڑے ہونے کی طاقت نہیں رہ گئی. اتنا سننا تھا الجو یا ابا ہریرہ, تو حضرت ابو ہریرہ کی چیخ نکل گئی, رو پڑے کہ اللہ کا نبی سوئے زمین کے اوپر بھوک کی وجہ سے اتنا کمزور. اتنا رسول صلی اللہ علیہ وسلم نے تسلی دی حضرت ابو ہریرہ کو, لا تبکی ابا ہریرہ فإن شدت الحساب یوم القیامۃ لا تصیب الجاہل. رو نہیں, قیامت کے دن جو لوگ دین کے لیے روتے رہے ہیں اللہ پاک انہیں حساب و کتاب کی گرمی اور سختی سے محشر کی اس سے اللہ محفوظ فرما لیں گے. ان کی تسلی دے دی کر دی اور اپنے اوپر سب جھیل کر کے چلے گئے. دوستو رضو, مسجد نبوی کی آبادی اور اس کے لیے یہ صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کی قربانیاں, ان قربانیوں کی وجہ سے مسجد نبوی کے اندر وہ نمونے تیار ہوئے تھے انسانیت کے, ہدایت کے, ایمان کے وہ نمونے تیار ہوئے تھے کہ جن کی دنیا مثال پیش کرنے سے قاصر ہے. آج جہاں تہذیب کے گہرائے کہے جاتے ہیں اور جہاں انسانیت کو پھلتا ہوا سمرتا ہوا دکھایا جا رہا ہے, وہ جگہ تو وہ ہے کہ وہاں عیاشی کے نمونے تو ملیں گے, وہاں نمرودیت کے, فرعونیت کے, قارونیت کے, ان سب کے نمونے تو ملیں گے دنیا کے, دنیا والوں کے پاس اور ان باطل والوں کے پاس. وہاں کوئی صدیق اکبر نہیں ملے گا, وہاں کوئی فاروق اعظم نہیں ملے گا. اگر وہ دیکھنا ہے تو آؤ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کی مسجد نبوی کے اندر جو صحابہ نے محنت کی تھی, اس نمونے کی اس محنت کے نتیجے میں یہ نمونے تیار ہوئے, یہ قیامت تک کے لیے جن کے بارے میں اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے فرمایا اصحابی کا نجوم بے یہ بدل کے یہ تدل تم, یہ چاند سورج ستارے ہیں جس کے پیچھے چلو گے نجات پا جاؤ گے. قیامت تک کے لیے اللہ رب العزت نے ان کو منتخب کیا ہے اور ہماری یہ دعوت کی محنت دوستوں اس کے اندر ہماری اپنے عقل و دانش کا دخل نہیں ہے, یہ محنت اتنی ہی اللہ کی رحمتوں کو نازل کرانے والی ہوگی جتنی ہماری یہ محنت صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کے نیت کے اوپر ہوگی. صحابہ والا طریقہ, صحابہ والی محنت, صحابہ والی قربانیاں اگر ان طریقوں سے ہم ہٹے اور اپنی راحتوں کی بنیاد پر ہم نے تدبیریں کی اور اس دعوت کی محنت کو لے کر کے چلے, تو دوستو مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے اگر تم اس کام کو اپنی سہولت کی بنیاد پر لے کر کے چلو گے تو باطل تمہاری گردنوں کے اوپر سوار ہو جائے گا, اس لیے کہ سہولت کے لفظ اس کے پاس ہے. اور جتنا صحابہ کے نمونے پر چلو گے, مجاہدے کی بنیاد پر چلو گے, صحابہ نے جس بنیاد پر محنتیں کی ہے اتنا یاد رکھو صحابہ کا ہر قدم اور صحابہ کی ہر محنت خدا کی قسم اللہ کی چاہت کے مطابق ہے. ہمارا جو قدم صحابہ کی قدم کے مطابق ہوگا اللہ کی طرف سے وہ ہدایتیں, وہ مددیں, وہ نصرتیں نازل ہوگی جو 1400 برس پہلے نازل ہو چکی ہے. اس لیے نہج نبوت, صحابہ والا طریقہ اور مزاج نبوت جب اس بنیاد پر ہماری یہ ہدایت آئے گی تو صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کے زمانے کی نصرتیں آج نازل ہوگی. تو اس لیے فرماتے تھے کہ اگر تم اس محنت کو مجاہدے کی بنیاد کے اوپر لے کر کے چلے, اپنی چاہتوں سے ہٹ کر کے مجاہدے کی بنیاد پر صحابہ کے طرز پر چلے, تو ہر قدم تمہارا باطل کی گردن کے اوپر ہوگا. اس لیے دوستو اور بزرگوں, اللہ کا بڑا کرم اور اس کا احسان ہے کہ اللہ رب العزت نے اس صدی میں طرز کھا کر کے امت کو یہ محنت ادا کی ہے. اب ہم سیکھ رہے ہیں اس محنت کو, 2.5 گھنٹے سے لے کر کے ہمیں پورے دن کے اوپر, آدھے آدھے دن کے اوپر آنا ہے. ہماری محنت کا ہر شعبہ صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کی ترتیب پر آ جائے, 4 مہینے سال کے آ جائے, کم سے کم کی بات ہے, اور آدھی آدھی ترتیب مسجد نبی کی بنیاد پر آ جائے ہم تو وہاں تک پہنچیں گے. ابھی تو ہم ابتدا میں سیکھ رہے ہیں, چلتے چلتے ہمیں وہاں تک پہنچنا ہے. جب ہم اس امور کو, صحابہ کی محنتوں کو سامنے رکھ کر کے چلیں گے, اللہ کے ذات کے اوپر بھروسہ کر کے قدم اٹھائیں گے, تو اللہ کی طرف سے مددیں اور نصرتیں ہمارے ساتھ شامل ہوں. তো বলতেছেন যে ভাই আজকে তো বলা হয়েছে 2.5 ঘন্টা সময় দিয়ে আমরা মসজিদকে আবাদ করি, মসজিদে ইমানের মসজিদ কায়েম করি. বলতেছেন যে ভাই আসলে তো 2.5 ঘন্টা না, সুরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী 24 ঘন্টা আমলের দ্বারা আবাদ ছিল, কোন সময় খালি ছিল না, 24 ঘন্টা আমলের দ্বারা আবাদ ছিল. সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিজের সময়কে ভাগ করে নিতেন, দিনের অর্ধেক মসজিদে নববীর মধ্যে মেহনতের জন্য, আর অর্ধেক নিজের জরুরতের জন্য, রাত্রে অর্ধেক ঘর বাড়ির জন্য, আর অর্ধেক মসজিদে নববীর জন্য। বলতেছেন যে ভাই, চব্বিশ ঘন্টা আমাদের দ্বারা মসজিদে নববী আবাদ ছিল, চব্বিশ ঘন্টা মসজিদে নববী এই ইমানের মজলিসের দ্বারা, তাজিমের হালকার দ্বারা, জিক্র তেলাওয়াতের দ্বারা। বলতেছেন যে ভাই, দিন শিখানোর শিখানোর দ্বারা, ইমান আর ইমান শিখন শিখানোর দ্বারা মসজিদে নববী আমাদের দ্বারা আবাদ ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিজের জরুরতের ব্যাপারে কোরবানি করতেন, কিন্তু মসজিদে সময় দেওয়ার ব্যাপারে কোনো কোরবানি নাই, মসজিদে পুরো পুরো সময় দিতেন। বলতেছেন যে ভাই, মসজিদের মেহনতে এমন ভাবে রাখছেন, মেহনত করতে করতে ওনাদের অবস্থা এমন হয়েছে, ফাঁকা ফাঁকা ওনাদের সময় কাটতেছিল, এমন অবস্থা হয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেন। বলতেছেন যে ভাই, মসজিদে নববীতে কাতারকে কাতার ভোকের কারণে বেহোশ হয়ে পড়ে যাইতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে ওনাদেরকে সান্ত্বনা দিতেন এবং এই কথা বলতেন যে যদি তোমরা এই ভোকের কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যে বদলা দেওয়া হবে ওই বদলার কথা তোমরা দেখতে পাইতে, তো সারা জীবন এই ভোকের উপরে তোমাদের কাটার জন্য তোমরা আল্লাহর নিকটে চাইতা। বলতেছেন যে ভাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আমলের দ্বারা মসজিদকে এমন ভাবে আবাদ করছেন। বলতেছেন যে ভাই, মেহনত করতে করতে দুনিয়ার লাইনে ওনাদের অভাব অনটন এমন ভাবে আসছে, মদিনার কোনো ঘর বাকি নাই, প্রত্যেক ঘরের মধ্যে অভাব অনটন চলতেছে, প্রত্যেক ঘরের মধ্যে ভুটা ফাঁকা চলতেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরও ভুটা ফাঁকায় চলতেছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দুই ছেলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ঘরের মধ্যে ভুকের কারণে কাঁদতেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে শুনছেন, শুনে ঘরে আসতেন, আসে দেখতেছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কাঁদতেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে কোলে নিলেন, নিজের জিব্বার পানি দিয়ে তার তার পিপাসার দূর করলেন, তার ঘুম আসতে দ্বিতীয় জনকে নিলেন। বলতেছেন যে ভাই, ঘরের মধ্যে এরকম অভাব অনটন চলতেছে, মদিনার মধ্যে অভাব অনটন চলতেছে, কিন্তু মসজিদে নববীর মেহনতের মধ্যে কোনো পরিবর্তন হইতেছে না, চব্বিশ ঘন্টা মসজিদে নববী বলতেছেন যে আমলের দ্বারা আবাদ ছিল, ওই মেহনতের দ্বারা, ওই পরিবেশের দ্বারা, ওই ইমানের হালকার দ্বারা, ওই তাজিমের মজলিসের দ্বারা। বলতেছেন যে ভাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের এমন জমাত তৈরি হয়েছে যাদের উপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, এই কথা বলছেন, আমার আপন প্রত্যেকটা সাহাবি আকাশের তারকার মতো, যারই অনুকরণ অনুসরণ করা হবে সেই হেদায়েত পেয়ে যাবে, যে যারই অনুকরণ অনুসরণ করা হবে সেই হেদায়েত পেয়ে যাবে, হেদায়েতের রাস্তায় সে পৌঁছে যাবে। বলতেছেন যে ভাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এমন তরবিয়ত ইয়াফতা হয়েছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নমুনা, কিয়ামত পর্যন্ত যেই কোনো জামানার মানুষ, যেই কোনো ব্যক্তি সাহাবাদের যেই কোনো সাহাবির অনুকরণ করবে, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দিয়ে দিবেন। বলতেছেন যে ভাই, এই জামাত কোন মেহনতের দ্বারা তৈরি হয়েছে, ওই জামাত কোন কোন মেহনতের দ্বারা মসজিদে নববীর ওই মেহনতের দ্বারা তৈরি হয়েছে, মুজাহাদার কোরবানির উপরে মেহনতকে পুরা করতে করতে। বলতেছেন যে ভাই, যত কোরবানি আসছে, যত কষ্ট আসছে, যত পরেশানি আসছে, যত অভাব অনটন আসছে, কোনো অভাব অনটনে কোনো কষ্টে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের নিজের আসল জিম্মাদারি এবং আসল মেহনতকে কখনো ছাড়েন নাই, মসজিদে নববী চব্বিশ ঘন্টা আমলের দ্বারা আবাদ রাখছেন। তো আল্লাহ জাল্লা শানুহু কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য এক নমুনা বানিয়ে দিয়েছেন। বলতেছেন যে ভাই, আজকে দুনিয়ার মানুষ যাদেরকে নিজের যাদেরকে মনে করতেছে তারা দুনিয়ার জন্য নমুনা, বলতেছেন যে ভাই, তারা ওই সাহাবাদের জন্য কখনো নমুনা হইতে পারে না, সাহাবাদের মতো কখনো নমুনা হইতে পারে না, তাদের নিকটে সম্পদ থাকতে পারে, তাদের নিকটে মাল থাকতে পারে, বলতেছেন যে ভাই, তারা যদি তারা ফেরাউনের নমুনা হইতে পারে, কারুনের নমুনা হইতে পারে, হামানের নমুনা হইতে পারে, কিন্তু সাহাবাদের নমুনা তো তারাই হবে। বলতেছেন যে ভাই, যাদেরকে যাদেরকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পরিবেশে মেহনতের মাধ্যমে তৈরি করেছিলেন, আজকে দুনিয়ার মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো নমুনা কিভাবে পেশ করতে পারবে, হযরত উমরের মতো নমুনা কিভাবে পেশ করতে পারবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের নমুনা কিভাবে পেশ করতে পারবে। বলতেছেন যে ভাই, আজকে যদি আমরা ওই সাহাবাদের পর্যায়ে, ওই সাহাবাদের নমুনায়, ওই সাহাবাদের আমলকে নিজের আমল বানাই, ওই মেহনতকে নিজের মেহনত মানাই, কোরবানির সাথে ওই মেহনতকে করি, মসজিদকে আমলের দ্বারা চব্বিশ ঘন্টা আবাদ করি, বলতেছেন যে ভাই আজকে আড়াই ঘন্টা থেকে, আড়াই ঘন্টা শুধু আমাদের আড়াই ঘন্টা না, আড়াই ঘন্টা থেকে শুরু করে আমাদের দিনের অর্ধেক, রাত্রের অর্ধেক যখন মসজিদের আমলের মধ্যে লাগবে, মসজিদের মেহনতের মধ্যে লাগবে, তো বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে ওরকম তৈরি করে দেবেন যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে তৈরি করছেন, এবং আমাদের কদম সাহাবাদের কদমের সাথে চলবে। বলতেছেন যে ভাই তখন আল্লাহর মদদ আর সাহায্য যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পাইছেন, বলতেছেন যে ভাই আমরা ওইভাবে আল্লাহর মদদ আর সাহায্য পাইব, যে কোরবানির সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই মেহনতকে আঞ্জাম দিছেন, এই মেহনতকে করছেন, মসজিদকে আমলের দ্বারা আবাদ করছেন। বলতেছেন যে ভাই আজকে ওই কোরবানির সাথে যখন এই মেহনতকে করতে থাকবো, তো আল্লাহ জাল্লা শানুহু আমাদের কোরকম বাড়াই দিবেন। বলতেছেন যে ভাই হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন, যখন এই মেহনতকে সহুলতের সাথে করার সিদ্ধান্ত করা হয়, এই মেহনতকে সহুলতের সাথে করতে চায়, আরামপ্রিয়তার সাথে করতে চায়, একটু স্বাভাবিক সাধারণভাবে মানে সহজভাবে করতে চায়, কোরবানির সাথে করতে না চায়, তো হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন, আল্লাহ জাল্লা শানুহু বাতিলকে মুসলমানদের গর্দানে চাপাই দিবেন, মুসলমানদের গর্দান তাদের হাতে হবে। আর যদি মুসলমান এই মেহনতকে কোরবানির সাথে করে, মুজাহাদার কোরবানির সাথে এই মেহনতের আঞ্জাম দেয়, যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোরবানির সাথে এই মেহনতকে পুরা করছেন, মসজিদকে কোরবানির সাথে আমলের দ্বারা আবাদ করছেন, যদি উম্মত ওই মেহনতকে ওই তরিকায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কোরবানির বুনিয়াদে এই উম্মত যখন আবার এই মেহনতকে কোরবানির সাথে, মুজাহাদার কোরবানির সাথে এই মেহনতকে করবে, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন, মুসলমানদেরকে আল্লাহ কাফেরের গর্দানের উপর সবার করে দিবেন, কাফেরের গর্দান মুসলমানদের হাতে হবে, বাতিলের গর্দান মুসলমানদের হাতে হবে। বলতেছেন যে ভাই এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিই, আমরা এই মেহনতকে আল্লাহ বড় রহম করছেন, বড় দয়া করছেন, এই জমানায় আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এই মেহনতের মতো এত বড় মেহনত আমাদেরকে দান করছেন। বলতেছেন যে ভাই এই মেহনত যত বেশি সাহাবাদের নেহাজ হবে, আজকে আমাদের বলারা এই কথা বলতেছেন, এই মেহনতকে নিজের কোনো আকলের দ্বারা করানা, নিজের কোনো সমাজের বুঝের দ্বারা করানা, এই মেহনত তো সাহাবাদের নেহাজে করতে হবে, সাহাবাদের তরিকায় করতে হবে, সাহাবাদের মুজাহাদার কোরবানির সাথে করতে হবে, সাহাবাদের নেহাজে করতে হবে, সাহাবাদের কদম বকদম অনুকরণ অনুসরণের দ্বারা করতে হবে। বলতেছেন যে ভাই আজকে আমাদের বলারা এই কথাই বলতেছেন, যে আমরা যখন আমরা সাহাবাদের অনুকরণে এই মেহনতকে কোরবানির সাথে করব, তো আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে ওরকম তরবিয়ত করবেন যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে তরবিয়ত করছেন, আমাদেরকে ওরকম মদদ আর সাহায্য করবেন যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে মদদ আর সাহায্য করবে করছেন। বলতেছেন যে ভাই এজন্য বলা হইতেছে, ওই কোরবানির সাথে ওই নেহাজে ওই তরিকায় আমরা এই মেহনতকে করার নিয়ত করি। দোস্ত, কবুলিয়ত কা ওয়াক্ত হ্যায়, বারিশ কা হোনা ভি কবুলিয়ত কি আলামত হ্যায়। হর বারিশ কে কতরে কে সাথ দো ফরিশতে নাজিল হোতে হ্যায়। ইস ওয়াক্ত কা ইয়ে এক রহমত হ্যায়, ওর আল্লাহ কি তরফ মুতাওয়াজ্জিহ হো জায়ে তো ইস রহমত কা কিসি ইন্তেহা নাহিয়ে কোই। ইসলিয়ে ইস মুবারক মৌকে কে উপর হম সারে কে সারে তয় করে, আব মসলা মুল্ক কা নাহি হ্যায়, মসলা পুরি দুনিয়া কা হ্যায়, হমে পুরি দুনিয়া মেহনত কা ময়দান বনা কে দি গই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কো পুরি দুনিয়া কে লিয়ে তৈয়ার কিয়া, মশরিক সে মগরিব তক, শুমাল সে লেকে জুনুব তক, কানাত হায়াতুহুম লিহায়াতি দ্বীন ওয়া কানাত মামাতুহুম লিহায়াতি দ্বীন, জিনকা জিনা ভি আল্লাহ কে দ্বীন কি সরসবজি ও শাদাবি কে লিয়ে ওর মরনা ভি আল্লাহ কে দ্বীন কি সরসবজি ও শাদাবি কে লিয়ে, সাহাবা কি তরবিয়ত ইস আন্দাজ পর কি হ্যায় ওর আপনা সব কুছ কুরবান কিয়া হ্যায়, সাহাবা কি তরবিয়ত মে ওর ইস উম্মত কে বনানে মে, দুনিয়া কে অন্দর کم و بیش مختلف تعداد کے اعتبار سے 200,000 انبیاء علیہ الصلوۃ والسلام آئے ہیں، لیکن دوستو خدا کی قسم کوئی نبی اپنی امت کے لیے اتنا نہیں رویا ہے جتنا جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ہمارے لیے روئے. ایک ایک آنسو حضور صلی اللہ علیہ وسلم کا اتنا قیمتی ہے کہ عرش اعظم بھی اس کا بدل نہیں بن سکتا. لاکھوں آنسو ہمارے لیے گرائے گئے. تو اب تو ہمیں طے کرنا ہے، بیٹھے رہے اس وقت تک جب تک تشہیر نہ ہو جائے، طے کرنا ہے کہ جن کے 4 مہینے لگ چکے دنیا کے لیے، جس ملک میں چاہیے کھلے خرچ کے ساتھ، یعنی کوئی خرچے کی حد نہیں. ذرا ذرا سی تقریب ہوتی ہے پتہ نہیں کتنا خرچ کر دیتے ہیں. 4 مہینے لگے ہوئے ہیں دنیا کے گوشے گوشے میں، جہاں چاہیے وہاں بھیج دیجیے. 4 مہینے نہیں لگے ہیں تو 4 مہینے مقام پر لگانے کے لیے سارا کا سارا مجمع. آخر ہم اپنے نبی کی عزت و ناموس کے اوپر قربان نہیں ہوں گے تو ہمیں شیطانی طریقوں سے قربان ہونا پڑے گا. اس لیے طے کرو کہ جیئیں گے تو اللہ کے دین کی سرسبزی و شادابی کے لیے، اور مریں گے تو اللہ کے دین کی سرسبزی و شادابی کے لیے. اب اس کے لیے کھڑے ہو جاؤ، بتاؤ کتنے لوگ تیار ہیں کہ پوری دنیا کے لیے، دنیا کے گوشے گوشے میں اپنے تمام تر استعداد اور صلاحیت کو لے کر کے پھرنا ہے، اور جن کے 4 مہینے نہیں لگے وہ مقام پر کھڑے ہو کر کے 4 مہینے کے لیے ارادے کریں. ساتھ ہی جتنے علماء کرام ہیں وہ سال کے لیے ارادے کریں، سال کے لیے ارادے کریں گے انشاءاللہ یہی سے ان کا سال بھی لگے گا. اللہ آپ حضرات کی اس کے بیٹھنے کو سننے کو اپنے کرم سے قبول فرمائے اور ارادوں کو قبول فرمائے. اب تو کھڑے ہو کر کے آپ حضرات ارادے کرو. بھائی اکن دوائی نام رکھے بولتے جی بھائی এখন তো কুফরিয়তের সময় বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে আল্লাহ পাকের রহমত নাজির হয়, এক একটা ফোঁটার সাথে দুইটা দুইজন ফেরেশতা নাজির হয়। বলতেছেন যে ভাই আমাদের এখন কুফরিয়তের সময়, এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কুরবানি দিয়ে দিনকে জিন্দা করছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে দিনের জন্য তৈয়ার করছেন, পুরো দুনিয়ার জন্য তৈয়ার করছেন। ওনাদের শুধু দেশের জন্য ছিলেন না, দুনিয়ার জন্য, পুরো দুনিয়ার জন্য ছিলেন। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের ব্যাপারে এই কথা আসছে, ওনাদের হায়াত পুরো দুনিয়ার মধ্যে দিনকে জিন্দা করার জন্য, ওনাদের মৃত্যু পুরো দুনিয়ার মধ্যে দিনকে জিন্দা করার জন্য, পুরো দুনিয়ার জন্য ওনারা ছিলেন। বলতেছেন যে ভাই কমবেশ যত নবী আসছেন সমস্ত নবী উম্মতের জন্য যে পেরেশান হয়েছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য এর চেয়ে বেশি পেরেশান হয়েছেন, এর চেয়ে বেশি কাঁদছেন, এর চেয়ে বেশি দোয়া করছেন, এর চেয়ে বেশি কুরবানি করছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে তৈয়ার করছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিজের জান আর মাল, নিজের যোগ্যতা আর সব কিছুকে দিনের জন্য লাগাই দিতেন। ওনাদের হায়াত ও দিনের জন্য ছিল, দিন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার জন্য ছিল, ওনাদের মৃত্যুও দিন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার জন্য ছিল। বলতেছেন যে ভাই এই জন্য আমাদের মাত্রা শুধু আমাদের দেশের জন্য না, আমাদের মাত্রা হচ্ছে পুরো দুনিয়ার জন্য। আমরা পুরো দুনিয়ার জন্য, আমাদের যাদের 4 মাস আগে পুরো হয়ে গেছে, আমরা পুরো দুনিয়ার মধ্যে মেহনত করার জন্য হিম্মত করে দাঁড়াই বলে, কোনো খরচার জন্য না, কোনো খরচার দিকে খেয়াল না করে যে কত টাকা লাগবে। তিনি বলতেছেন যে ভাই আমাদের সাধারণ বিবাহ সাদির মধ্যে